عالما قديرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفينا ومشفعنا وهادينا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فقال الله سبحانه وتعالى قل هذه سبيلي يدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وقال النبي صلى الله عليه وسلم من تمسك سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام میرے بھائیو بزرگوں اور دوستو اللہ جل جلالہ امن والوں نے پتری کی پتری امت محمدیہ صلی اللہ علیہ وسلم کو مبعوث فرمایا ہے دعوت کے کام کے لیے جس طرح اللہ رب العزت نے نبیوں کا انتخاب کیا ایسی اللہ تعالی نے اس امت کا انتخاب کیا ہے یہ امت بھیجی ہوئی امت ہے جس طرح نبیوں کو مبعوث کیا گیا اور بھیجا گیا کسی کام کے لیے مخصوص کام کے لیے ایسے اللہ تعالی نے اس امت کو دنیا میں بھیجا ہے مخصوص کام کے لیے بھیجا ہے اور وہ اس کا مخصوص کام اور وہ اس کا مقصد حیات اور وہ اس کا مقصد زندگی وہ دعوت ہے اللہ کا کام ہے দাওয়াতের কাজের জন্য পাঠাইছেন বলতেছেন যে যেরকম আল্লাহ জাল্লা শাহরুহ নবীদেরকে বাছাই করছেন এইভাবে আল্লাহ জাল্লা শাহরুহ এই উম্মতকেও বাছাই করছেন নির্দিষ্ট কাজের জন্য মাকসুদ কাজের জন্য আল্লাহর দিকে মানুষকে ডাকার এই মেহনত এই কামের জন্য বলতেছেন যে এই উম্মতের জিন্দগির মাকসাদ আর উদ্দেশ্য এই উম্মতকে আল্লাহ জাল্লা শাহরুহ এক বিশেষ কাজের জন্য পাঠাইছেন যেরকম নবীদেরকে আল্লাহ বিশেষ কাজের জন্য পাঠাইছেন এই উম্মতকেও আল্লাহ বিশেষ কাজের জন্য পাঠাইছেন এই উম্মতকে বাছাই করা হয়েছে এবং এই উম্মতকে বহুত বড় একটা উঁচা কাজের জন্য পাঠানো হয়েছে ওই উঁচা কাজ হয়েছে দাওয়াত ইল্লাহ আল্লাহর দিকে মানুষকে ডাকা এত বড় কাজের জন্য এই উম্মতকে বাছাই করা হয়েছে এবং পাঠানো হয়েছে ইসলাম কে লিয়ে বহুত সি সিফাত কি জরুরত পড়তি হ্যায় ইসকে লিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত নে انبیاء علیہ الصلوۃ والتسلیم کو اس وقت میں یہ کام دیا اور اس وقت میں ان کو نبی بنایا اس وقت میں اس کو اس کی ذمہ داری دی جو مصنبیوں کی تربیت کر لیتا تھا اور افسر لیا علیہ السلام تسلیم کو 40 سال کی عمر میں نبوت دی گئی ہے. 40 سال کے عرصے میں اللہ نے ان کی تربیت کیا, ان کے اندر وہ صفات پیدا کیا جن صفات سے لوگوں کا دل متوجہ ہوتا ہے, جن صفات سے لوگ مائل ہوتے ہیں اور جن صفات سے ان کی دعوت میں قبولیت پیدا ہوتی ہے اور جس صفات سے ان کی دعوت میں قوت پیدا ہوتی ہے, جس صفات سے وہ کسی سے متاثر نہیں ہوتے, ہر حال میں اللہ سے متاثر ہوتے ہیں. جب ایسی تربیت ہو جاتی تھی تو اللہ نبی بناتا تھا. তরবিয়ত পুরা করছেন, ওনাদের তরবিয়ত হয়েছে, ওনাদের শিক্ষা হয়েছে, ওনাদের মধ্যে ওই সিফাত গুলি আসে, তো আল্লাহ জাল্লা শানুহু এত বড় জিম্মাদারি, এত বড় কাম দিছেন. বলতেছেন যে বেশিরভাগ নবীদেরকে আল্লাহ জাল্লা শানুহু 24 বৎসর পরে নবুয়ত দিছেন এবং ওনাদেরকে এর ভিতরে তরবিয়ত করছেন, শিক্ষা দিছেন. ওই সমস্ত সিফাত যেগুলি নবীদের মধ্যে থাকা দরকার, আসা দরকার, ওইগুলি যখন পুরা হয়েছে তখন আল্লাহ জাল্লা শানুহু ওনাদেরকে নবুয়ত দান করছেন এবং নবুয়ত ওই সময় দান করছেন যখন ওই সিফাত গুলি আসে যে মানুষের দিল তাদের দিকে ফিরে এবং তা তাদের এই দাওয়াতকে কবুল করে এবং তাদের দাওয়াতের মধ্যে কুবত হয় এবং তারা তাদের দাওয়াতের মানুষ প্রভাবান্বিত হয় এবং তারা তাদের এই অবস্থা হয়। নবীদের এই অবস্থা যখন হয়েছে যে ওনারা দুনিয়ার কোন জিনিসের দ্বারা প্রভাবান্বিত হন নাই এবং একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর দ্বারা প্রভাবান্বিত হয়েছেন এবং ওনাদের দাওয়াতের মধ্যে কবুলিয়ত আসছে এবং মানুষ ওনাদের দাওয়াতে প্রভাবান্বিত হয়েছে, ওনাদের দাওয়াতে আল্লাহর দিকে ফিরছেন, যখন এই সিফাত গুলি ওনাদের মধ্যে আসছেন তো আল্লাহ জাল্লা শানুহু ওনাদেরকে নবুয়ত দান করছেন. আমি সুন্নত কো আল্লাহ নে তো দাওয়াত হি কে লিয়ে পয়দা ফরমায়া হ্যায় আর দাওয়াত হি উসকি জিন্দগি কা মকসদ হ্যায় আর দাওয়াত হি উসকা কাম হ্যায়, আব উসকি তরবিয়ত কাইসে হোগি. নবিয়ো কো তো তরবিয়ত কে বাদ ইয়ে আমল দিয়া, আবি সুন্নত কি তরবিয়ত কাইসে হোগি. ইউ ফরমায়া ইস উম্মত কি তরবিয়ত দাওয়াত দেতে দেতে আল্লাহ করেগা, কাম করতে করতে আল্লাহ করেগা. ইসলিয়ে মেরে দোস্তো হম কাম করনা শুরু করেঙ্গে আর আল্লাহ আমারি তরবিয়ত কা ইন্তজাম করেগা. বলতেছে যে এই উম্মতের কামে তো হয়েছে দাওয়াতের কাম, এই উম্মতকে আল্লাহ দাওয়াতের কাজের জন্য পাঠাইছেন, এই উম্মতের জিন্দগির মকসদ হয়েছে দাওয়াত, এই উম্মতের জিন্দগির কাম হয়েছে দাওয়াত ইল্লাহ. বলতেছেন যে নবীদেরকে তো আল্লাহ তরবিয়ত করে তাদেরকে দাওয়াতের কাজ দিতেন, এই উম্মতের তরবিয়ত কিভাবে হবে? বলতেছেন যে এই উম্মতের তরবিয়ত তখনই হবে যখন এই উম্মত দাওয়াতের কামকে শুরু করবে, দাওয়াতের কাম করতে করতেই এই উম্মতের তরবিয়ত হবে, শিক্ষা হবে, এই উম্মতের মধ্যে ওই সিফাত গুলি আসবে যে সিফাত গুলি নবীদের জন্য আল্লাহ জাল্লা শানুহু ঠিক করেছেন এবং দাওয়াত জানবার জন্য যে সিফাতের দরকার, এই উম্মত যখন দাওয়াতের কাম করতে থাকবে করতে করতে আল্লাহ জাল্লা শানুহু তাদের ভিতরে ওই সিফাত গুলি পয়দা করে দিবে. ইনসানোঁ মে ফির ফির করকে আল্লাহ কা তারুফ করানা, খুদা কি জাত কা তারুফ করানা, খুদা কি কুদরত কা তারুফ করানা, খুদা কি তাকত কা তারুফ করানা আর ইয়ে ইনসানোঁ কো বতলানা কি দেখো হামারে রব আল্লাহ হ্যায়, হামারে পালনে ওয়ালে আল্লাহ হ্যায়, হামারে পয়দা করনে ওয়ালে আল্লাহ হ্যায়, ہماری زندگیوں کو بدلنے والے بنانے والے اللہ ہیں اور ہم کو رہبری کرنے والے اللہ ہیں. اللہ نے ہم کو پیدا کیا ہے تو اللہ ہی پالنے والے ہیں. اسی لیے اللہ رب العزت 9 مہینے تک ماں کے پیٹ میں رکھتے ہیں, حالانکہ 4 مہینے کے بعد بچے کے اندر روح آ جاتی ہے اور اس کا سارا جسم تیار ہو جاتا ہے, اس کے سارے اعضا بن جاتے ہیں. اب چاہیے 4 مہینے کے بعد ماں کے پیٹ سے باہر کر دینا چاہیے, لیکن اللہ تعالیٰ اس کے باوجود 5 مہینے مزید پیٹ میں رکھتے ہیں. کیوں رکھتے ہیں؟ صرف اتنا بتلانے کے لیے 5 مہینے مزید رکھتے ہیں تاکہ سارے انسانوں کو یہ بات معلوم ہو جائے جس اللہ نے جان ڈالی ہے وہی اللہ پالنے والا ہے. اس لیے 5 مہینے مزید رکھا, جس اللہ نے جان ڈالی ہے وہی اللہ پالنے والا ہے, اس کے علاوہ تمہیں کوئی نہیں پالتا, صرف تنہیں تنہا اللہ پالتا ہے. اس اللہ کے صفت ربوبیت کا یقین ہر ہر دائی کے اندر, ہر ہر مسلمان کے اندر, ہر ہر دنیا میں آنے والے انسانوں کے اندر اس کا یقین پیدا ہو جائے. پالنے والے, تربیت کرنے والے, حفاظت کرنے والے, زندگی دینے والے, بیماری سے صحت دینے والے, صحت سے بیماری دینے والے, کامیاب کرنے والے, ناکام کرنے والے, عزت دینے والے, ذلت دینے والے, کاموں کو بنانے والے, کاموں کو بگاڑنے والے, وزیر کو وزیر بنانے والے, مزدور کو مزدور بنانے والے, سارے انسانوں کے اندر جو کچھ ہو رہا ہے وہ سب اللہ کر رہے ہیں. آج تک جو کچھ ہوا وہ اللہ نے کیا, آئندہ جو کچھ ہوگا وہ اللہ کریں گے, اور اس وقت جو کچھ ہو رہا ہے تنہا تنہا اللہ کر رہے ہیں. اس کا یقین ہر ایک کے اندر پیدا ہو جائے کہ سب سے پہلی ہماری دعوت ہے. مودی سن جی, دعوت کی جنس دعوت میں سے ایک ایک جن مانوشر کاسے جائے, ایک ایک جن مانوشر کاسے کے خوشامت کرے اللہ جل شانہ پریچے دبا, اللہ پاکر قدرتر پریچے دبا, اللہ پاکر ذاتر پریچے دبا, اللہ پاکر صفات اور گنابلیر پریچے دبا, اللہ پاکر خمتر پریچے دبا, اللہ جل شانہ تینے جے پالنے والا ایبان تینے جے پرتی پالا, تینے جے پتک کا مانوش کے شرشتی کرسن, پتک کا مانوش کے جان دیسن, ایبان پتک کا مانوش کے قدرتر دارا پالتسن, এবং প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা দেখতেছেন, এবং প্রত্যেকটা মানুষের উন্নতি অবনতি একমাত্র আল্লাহ পাকের হাতে, কোন জিনিসের মধ্যে কোন মাখলুকের হাতে, কোন মানুষের উন্নতি এবং অবনতি কোন মানুষের হাতে নাই, একমাত্র আল্লাহ পাকের হাতে. আল্লাহ জাল্লা শানহু তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রতিপালক, এবং তিনি সমস্ত মানুষের ভালো মন্দের একমাত্র মালিক. ভালো আল্লাহ পাকের দ্বারা হয়, মন্দ আল্লাহ পাকের কুদরতে কামিলার দ্বারা হয়। মানুষের জিন্দগিকে বানানে ওয়ালা একমাত্র আল্লাহ, মানুষের জিন্দগিকে বিগাড়নে ওয়ালা একমাত্র আল্লাহ, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ. তো আল্লাহ পাকের জাতের পরিচয় দেওয়া, আল্লাহ পাকের কুদরতার ক্ষমতার পরিচয় দেওয়া, আল্লাহ পাকের সিফাত আর গুণাবলীর পরিচয় দেওয়া, এবং আল্লাহ যে সমস্ত মখলুকের সৃষ্টিকর্তা এবং সমস্ত মখলুককে লালিত পালিত করতেছেন এই কথার পরিচয় দেওয়া, বলতেছেন যে এটাই দাওয়াতি আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা. বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু তিনি কত বড় ক্ষমতাশালী, কত বড় কুদরতওয়ালা, তিনি কত বড় ক্ষমতাশালী, কত বড় সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন এবং তিনি সে সমস্ত মাখলুককে লালিত পালিত করেন এবং সমস্ত মাখলুকের ভালো মন্দ তিনিরই হাতে. বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু মায়ের পেটে 9 মাস পর্যন্ত রাখেন, অথচ অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করার পরে 4 মাস পরে প্রত্যেকটা বাচ্চার রূহকে আল্লাহ পাঠাই দেন, পাঠাই দেওয়ার পরেও তাকে আরো 5 মাস অতিরিক্ত রাখেন. এই জন্য রাখেন যে আল্লাহ জাল্লা শানহু এই কথা প্রমাণ করতেছেন, এই কথা প্রত্যেকটা মানুষকে বুঝাইতেছেন, এবং প্রত্যেকটা মানুষ যাতে এই কথা বুঝে নেয় যে তিনি যেভাবে কুদরতের দ্বারা সৃষ্টি করছেন, আল্লাহ তো সৃষ্টি করার পরে জান দেওয়ার পরে দুনিয়াতে পাঠাই দিতে পারতেন, আমরা দুনিয়াতে না পাঠাই আরো 5 মাস মায়ের পেটে রেখে এই কথা প্রমাণ করতেছেন এবং এই কথা শিক্ষা দিতেছেন যে দেখো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে, ওই আল্লাহ মায়ের পেটে কুদরতের দ্বারা পালতেছেন, ওই আল্লাহ দুনিয়াতে আসার পরেও কুদরতের দ্বারা পালেন, ওই আল্লাহ একমাত্র পাওয়ার মালিক, ওই আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, ওই আল্লাহ একমাত্র লালন পালনকারী. যাতে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে এই কথার যকীন বসে যায়, প্রত্যেকটা দায়ীর দিলের ভিতরে এই কথার যকীন বসে যায়, এবং প্রত্যেকটা মুসলমানের দিলের ভিতরে এই কথার যকীন বসে যায়, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে এই কথার যকীন বসে যায় যে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টিকর্তা, তিনি আমার ইজ্জতের মালিক, তিনি আমার জিল্লতের মালিক, তিনি আমার সুবিধার মালিক, তিনি আমার অসুবিধার মালিক, তিনি আমার জিন্দগি বানানে ওয়ালা, তিনি আমার জিন্দগি বিগাড়নে ওয়ালা, এবং তিনি হাতে সমস্ত কিছু, সমস্ত সমস্ত কুদরতের মালিক একমাত্র তিনি। তিনি উজির বানান এবং তিনি মজদুর বানান। যাকে মজদুর বানান তাকে উজির কেহ বানাইতে পারে না, যাকে উজির বানান তাকে কেহ মজদুর বানাইতে পারে না। এই সমস্ত সিফাত আর গুণাবলীর মালিক একমাত্র আল্লাহ, এই কথার ইয়াকিন সমস্ত মানুষের দিলের ভিতরে বসে যায় এবং সমস্ত দাঈর দিলের ভিতরে বসে যায় এবং সমস্ত মুসলমানের দিলের ভিতরে বসে যায়। এই কথার দিকে মানুষের উপরে মেহনত করা, এটাই দাওয়াত আল্লাহ এবং এই ইয়াকিন পয়দা করার জন্য এই মেহনত করা। জো কুছ ইস আলম মে দিখাই দে রাহা হ্যায় আর জিন জিন চিজোঁ সে জো কুছ হোতা হুয়া দিখাই দে রাহা হ্যায় ইয়ে সব আল্লাহ কা গায়র হ্যায়, ইয়ে সব আল্লাহ কা গায়র হ্যায়। ইসকা ইয়াকিন দিল সে নিকল যায়, ইয়ে আল্লাহ কে বগৈর কুছ নাহি কর সকতা, আর ইয়ে আল্লাহ ইন সারে গায়র কে বগৈর তরে তরহ সব কুছ কর সকতা হ্যায়। জব তক ইয়ে ইয়াকিন গায়র আল্লাহ কা দিল সে নাহি নিকলেগা, আল্লাহ সে জান পেহচান নাহি হোগি, আল্লাহ কি মারফত নাহি আয়েগি, আল্লাহ কি কুদরত সে বরাহ রাস ফায়দা হাসিল নাহি কর সকেঙ্গে, আর আল্লাহ কি মদদ নুসরত হামারে সাথ নাহি হোগি। জব তক হর গায়র হামারে দিল সে নিকল যায়, হর গায়র কা তাআসুর হামারে দিল সে না নিকল যায়, হর গায়র সে হোনে কা ইয়াকিন হামারে দিল সে নিকল না নিকল যায়, উস ওয়াক্ত তক হাম আল্লাহ সে আর আল্লাহ কি কুদরত সে আর আল্লাহ কে খাজানে সে আর আল্লাহ কে গায়বি নিজাম সে হাম ফায়দা হাসিল নাহি করতে। বুঝেছেন যে আমরা দুনিয়ার মধ্যে যত জিনিস দেখতেছি এবং যত জিনিস থেকে হাওয়া দেখতেছি এই সব আল্লাহ পাকের গায়ের, আল্লাহ জাল্লা শাহরুহুর গায়ের, আল্লাহ পাকের সৃষ্টি। বুঝেছেন যে এই সমস্ত জিনিসের দ্বারা কিছু হয় না যতক্ষণ পর্যন্ত আমাদের দিলের ভিতরে আল্লাহর গায়ের, আল্লাহ পাকের জাতির, আল্লাহ পাকের গায়ের, এই গায়ের দ্বারা আল্লাহ ছাড়া সমস্ত মাখলুক, এই মাখলুক কিছু করতে পারে না। আল্লাহ একাই তার কুদরতের দ্বারা সমস্ত কিছু করেন, এই কথা ইয়াকিন আমাদের দিলের মধ্যে না বসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের তাআরুফ আর পরিচয় আমাদের দিলের মধ্যে হাসিল হবে না, আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন হাসিল হবে না। এবং আল্লাহ পাকের জাতের থেকে এবং আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে আমরা ফায়দা এবং আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে আমরা সাহায্য নিতে পারব না এবং আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে আমরা উপকৃত হইতে পারব না। বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের দিলের ভিতরে আল্লাহর গায়রের ইয়াকিন, আল্লাহর গায়ের দিল থেকে আল্লাহ পাকের, আল্লাহ ছাড়া সমস্ত মখলুক দিল থেকে বাহির না হবে এবং দিল থেকে এই কথা, দিলের মধ্যে এই কথা না বসবে যত জিনিস থেকে হওয়া দেখতেছি এইগুলির থেকে কিছু হয় না, এইগুলি নিজস্ব শক্তিতে কিছু করতে পারে না, একমাত্র আল্লাহর কুদরতের দ্বারাই আল্লাহ সব কিছু করেন। আল্লাহ করার মধ্যে কাহারও মুখা থেকে না যতক্ষণ পর্যন্ত এই কথা আমাদের দিলের মধ্যে মজবুতির সাথে না বসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পরিচয় আমাদের হাসিল হবে না এবং আল্লাহ পাকের কুদরত থেকে, আল্লাহর কুদরতি খাজানা থেকে আমরা ফায়দা নিতে পারবো না। আজ মেরে দোস্তো হম সারে কে সারে জিতনে ভি দুনিয়া মে চল রহে হ্যায় সব গায়র কে তাআসুর কে সাথ চল রহে হ্যায়। ইস গায়র কে তাআসুর কে সাথ চলনে কি ওজহ সে আল্লাহ কি ও মদদ, আল্লাহ কি ও কুদরত, আল্লাহ কা ও খাজানা, আল্লাহ কা ও গায়বি নিজাম জো ঈমান ওয়ালো কে সাথ হোতা হ্যায়, জো সাহাবা কে সাথ থা আজ ও হামারে সাথ নাহি হ্যায়। ইসলিয়ে রাহে খুদা মে নিকালা যাতা হ্যায়, চার চার মহিনে নিকালা যাতা হ্যায়, সাল সাল কে লিয়ে নিকালা যাতা হ্যায়, ছয় মহিনে কে নিকালা যাতা হ্যায়, তাকে হর এক দাওয়াত কে মাহৌল মে রহকর, মসজিদ কে মাহৌল মে রহকর, দাওয়াত কি ফিজা মে রহকর আর এসি ঈমান কি বোল বোল কর মেরে দোস্তো আপনে দিল সে গায়র কা তাআসুর নিকালে আর এক আল্লাহ কি জাত কা তাআসুর ইসকে দিল মে পয়দা হো যায়, ইসকে লিয়ে মেহনত হ্যায়। জিতনা জিসকে দিল সে গায়র নিকলেগা ও উতনা হি আল্লাহ কে করিব হোতা চলা যায়েগা, আর জিতনা জিসকে দিল সে মেরে দোস্তো গায়র নাহি নিকলেগা ও উতনা আল্লাহ সে দূর হোতা চলা যায়েগা। ইসলিয়ে হামারি দাওয়াত এসি দাওয়াত হো, হামারা কহনা এসা কহনা হো, হামারা বোলনা এসা বোলনা হো, হামারা সুননা এসা সুননা হো, হামারা দেখনা এসা দেখনা হো, হামারা চলনা এসা চলনা হো, হামারা পকড়না এসা পকড়না হো, জিসসে আল্লাহ খুশ হো যায়ে। আল্লাহকে পছন্দ আ যায় যে আমার দাওয়াত হ্যায় আমার দাওয়াত সিরফ জবান কি বোল কা নাহি হ্যায় আমার দাওয়াত আমার জিন্দগি কি দাওয়াত বলতেছেন যে আজকে আমাদের দিলের ভিতরে গায়রের প্রভাব আল্লাহ পাকের মাখলুকের প্রভাব আল্লাহ পাকের মাখলুকের প্রভাবের সাথে আমরা দুনিয়াতে জীবন যাপন করতেছি এই জন্য আমরা আল্লাহ পাকের মদদ আর সাহায্য থেকে বঞ্চিত আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে বঞ্চিত এবং আল্লাহ পাকের গায়বী মদদ থেকে বঞ্চিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দিলের থেকে গায়রের প্রভাবকে বাহির করছেন এই জন্য ওনারা আল্লাহ পাকের মদদ আর সাহায্য আল্লাহ পাকের নিজাম ওনাদের পক্ষে হয়েছে গায়বী নিজাম ওনাদের পক্ষে হয়েছে আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে ওনারা ফায়দা হাসিল করছেন যেহেতু দিল থেকে গায়রের প্রভাব মাহবুবের প্রভাব দিল থেকে বাহির করছেন বলতেছেন যে ভাই আজকে যে চার চার মাসের জন্য বলা হইতেছে ছয় ছয় মাসের জন্য আল্লাহর রাস্তা বাহির হওয়ার জন্য বলা হইতেছে এক এক বৎসরের জন্য আল্লাহর রাস্তা বাহির হওয়ার জন্য বলা হইতেছে এই জন্যই বলা হইতেছে যখন আমরা চার চার মাসের জন্য ছয় ছয় মাসের জন্য বৎসরের জন্য আল্লাহর রাস্তা বের হয়ে ইমানের মাহবুবের মধ্যে দাওয়াতের মাহবুবের মধ্যে দাওয়াতের পরিবেশের মধ্যে দাওয়াত দিতে থাকবো আল্লাহর গায়রকে দিল থেকে বাহির করার দাওয়াত দিতে থাকবো আল্লাহ পাকের জাতের ইয়াকিন দিগের মধ্যে বসার জন্য আল্লাহ পাকের সিফাত আর গুণাবলীর দাওয়াত দিতে থাকবো তত বেশি আমাদের দিগের ভিতরে দিল থেকে গায়রের প্রভাব বাহির হবে আল্লাহর জাতের প্রভাব আল্লাহ পাকের সিফাত আর গুণাবলীর প্রভাব আমাদের দিগের মধ্যে বসবে বলতেছেন যে এই জন্যই বলা হইতেছে যখন আমরা মসজিদের মাহলে আসবো দাওয়াতের মাহলে পরিবেশে আসবো এবং দাওয়াত দিতে থাকবো আমাদের জুবানি দাওয়াত হবে আমাদের চোখের দাওয়াত হবে আমাদের জুবান আল্লাহর বড়াই বড়ত্বের কথা বলবে আমাদের চোখ আল্লাহর বড়াই বড়ত্বের সাথে দেখবে বলতেছেন যে আমাদের হাতের ধরা আমাদের পায়ের চলা আমাদের মুখে বলা আমাদের চোখের দেখা আমাদের জিন্দগির এক একটা ক্ষেত্র বলতেছেন যে যখন ওই ইমানি দাওয়াতের লাইনে ব্যবহার হবে তখন আমাদের দিলের ভিতর দিল থেকে আল্লাহর মাখলুকের প্রভাব আমাদের দিল থেকে বাহির হবে মাখলুকের প্রভাব আমাদের দিল থেকে বাহির হবে আল্লাহ পাকের জাতের ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসবে তিনি বলতেছেন যে যত বেশি আমরা দাওয়াত দিব আমাদের মুখের দাওয়াত হবে আমাদের চলাফেরার দাওয়াত হবে আমাদের দেখার দাওয়াত হবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দাওয়াত হবে তখনই আমাদের দিলের ভিতরে আল্লাহর প্রভাব বসবে আর যখন আমাদের দিলের ভিতরে আল্লাহর প্রভাব বসবে তখন আমরা আল্লাহর করিব হইতে থাকবো আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে থাকবো যত বেশি আমাদের দিল থেকে মাখলুকের প্রভাব বাহির হবে আল্লাহ পাকের প্রভাব আমাদের দিলের মধ্যে বসবে তত বেশি আল্লাহর করিব হইতে থাকবো আর যত বেশি আমাদের দিলের ভিতরে মাখলুকের প্রভাব থাকবে তত বেশি আমরা আল্লাহর থেকে দূর দূরে সরতে থাকবো এই জন্যই বলা হইতেছে বলতেছেন যে আমরা এই জন্যই বলতেছি যে আমরা চার চার মাস আল্লাহর রাস্তা বের হয়ে আমাদের জিন্দগি শুধু আমাদের মুখের দাওয়াত না আমাদের জিন্দগির দাওয়াত হয় আমাদের জিন্দগি দাওয়াত দেয় আমাদের এক একটা জিন্দগির ক্ষেত্র দাওয়াত দেয় আমাদের জিন্দগি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে দাওয়াত দেয় মাখলুক থেকে আমাদের দিলকে পবিত্র করে বলতেছেন যে এই জন্যই বলা হইতেছে আল্লাহর রাস্তা বের হয়ে ওই পরিবেশে যাই আমাদের জিন্দগিকে বানাই আমাদের জিন্দগি যাতে দাওয়াতের জিন্দগি হয় আমাদের এক একটা নকল হরকত যাতে আল্লাহর মাহবুব আর প্রিয় হয় আমাদের জিন্দগির প্রত্যেকটা কাম যাতে আল্লাহ পাকের মাহবুব আর প্রিয় হয় এই জন্যই আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য বলা হইতেছে আল্লাহ কি জাত মে জো কুছ হে পুরি কায়নাত কে বগৈর হোগা আর পুরি কায়নাত মে জো কুছ হে আল্লাহ কে বগৈর নাহি হোগা ইসকা নাম লা ইলাহা ইল্লাল্লাহ হে আল্লাহর জাতের মধ্যে যা আছে এই আল্লাহ পাকের জাতের দ্বারাই সমস্ত কিছু হবে এবং পুরা কায়নাতের মধ্যে পুরা সৃষ্টির মধ্যে যা আছে এইগুলির নিজস্ব কোন ক্ষমতা নেই নিজস্ব সে নিজে কিছু করতে পারবে না এটার নামই লা ইলাহা ইল্লাল্লাহ जो कुछ दुनिया में नजर आ रहा है पूरी कायनात से जमीन से लेकर आसमान तक सबरे से लेकर जिब्रील तक तमाम दरिया तमाम पहाड़ तमाम शजर और हजर तमाम हुकूमत माल दौलत जितनी शक्लें नजर आ रही है इन शक्लों से न होने के यकीन का नाम है ला इलाहा क्या है ला इलाहा और इन सारी शक्लों के बगैर एक अल्लाह से होने का यकीन दिल में पैदा हो जाए इसका नाम है এই দুনিয়ার মধ্যে আমরা যা দেখতেছি আসমান থেকে জমিন পর্যন্ত, যারা থেকে জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম পর্যন্ত দুনিয়ার মধ্যে যত নকশা ছড়ানো আছে, এই সমস্ত নকশা নিজস্ব কোন ক্ষমতা নাই। যা দেখতেছি আমাদের দেখার ঊর্ধ্বে, দেখার বাহিরে এই সময় আল্লাহর বানানো সমস্ত মাখলুক, এই মাখলুক তার নিজস্ব কোন ক্ষমতা নাই, নিজস্ব কোন শক্তি নাই, কিছুই করতে পারে না। এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসা, এটা লা ইলাহা, আর আল্লাহ একাই সমস্ত মাখলুক ছাড়া, সমস্ত সৃষ্টি ছাড়া একাই সমস্ত কিছু করতে পারেন, এই কথার বিশ্বাস দিলের মধ্যে বসা, এটা হচ্ছে ইল্লাল্লাহ। ইসলিয়ে হর এক কো মেহনত করকে, দাওয়াত দে করকে, আপনে অন্দর আল্লাহ কি সিফাতের উলুহিয়াত কা ইয়াকিন পয়দা করনা হে। কাননে ওয়ালে সিরফ আল্লাহ হে, ইসকে ইলাওয়া কোই নি পালতা, না জমিন পালতি হে, না আসমান পালতা হে, না হামারে মা বাপ পালতে হে, না হামারা কারোবার পালতা হে, না হামারি মেহনত পালতি হে, না কোই চিজ পালতি হে, সিরফ আল্লাহ পালতে হে। ইসকা ইয়াকিন দিল কি গহরাই মে উতর যায়। হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহ সিফাতে রুবুবিয়াত কে বারে মে ফরমাতে হে, জমিন সারি কি সারি তাঁবে কি হো যায়, আর আসমান লোহে কা হো যায়, জমিন সে এক দানা কল্লা কা না উগে, আর আসমান সে এক কতরা বারিশ কা না হো, আর সুফিয়ান সাউরি কে দিল মে আ যায়, আব মে কাহাঁ সে পলুঙ্গা আর কাহাঁ সে খাউঙ্গা, তো ফরমাতে হে মে মোমিন নাহি হু কাফির হু। বলতেছেন যে এই দুনিয়ার মধ্যে যত মখলুককে দেখতেছি, এই মখলুকের দ্বারা আমরা লালিত পালিত হই না, একমাত্র আল্লাহ পাকের কুদরতেই লালিত পালিত হই। তিনি আমাদেরকে তার কুদরতের দ্বারা লালিত পালিত করতেছেন, আমাদের সৃষ্টিকর্তা তিনি, আমাদের প্রতিপালক তিনি। এই আসমান আমাদেরকে পালে না, এই জমিন আমাদেরকে পালে না, আমাদের মা বাপ আমাদেরকে পালে না, আমাদের আমাদের কারোবার আমাদেরকে পালে না, আমাদের ব্যবসা বাণিজ্য আমাদেরকে পালে না, আমাদের দুনিয়ার কোন নকশা আমাদেরকে পালে না। আমাদের একমাত্র পালনে ওয়ালা আল্লাহ, তিনি কুদরতের দ্বারা আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি কুদরতের দ্বারাই আমাদেরকে পালতেছেন, এই কথার বিশ্বাস আমাদের দিগের মধ্যে বসা, এই কথার জন্যই, এই কথার বিশ্বাস দিগের মধ্যে বসানোর জন্যই মেহনত করা যে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন বলেন এই কথা, যে যদি জমিন তামার হয়ে যায় এবং আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ না হয়, সমস্ত জমিন তামা হয়ে যায় এবং ওই জমিন থেকে একটা দানাও উগিত না হয়, একটা দানাও ওই জমিন থেকে উৎপাদিত না হয়, এবং আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ না হয়, তো যদি সুফিয়ানের দিলের মধ্যে এই কথা আসে যে আমার আমি কিভাবে লালিত পালিত হবে, তো সুফিয়ান মমিন হইল না, প্রকৃত মমিন হইল না, সে তো আল্লাহ পাকের নাকদরি কারণে বলা হইল, সে তো কাফের হইল। বলতেছেন যে এই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এই কথা বুঝাইছেন যে আমাদের দিয়ের মধ্যে এই কথা বিদ্যমান হয়ে যাওয়া, বসে যাওয়া, যে আমাদেরকে তিনিই পালতেছেন, তার কুদরতের দ্বারাই আমাদের আমরা লালিত পালিত হইতেছি, দুনিয়ার কোন নকশায় আমরা লালিত পালিত হই না। যাদ রাখনা, যে বড়া হতা হ্যায় বড়ে কে হাত মে সব কুছ হতা হ্যায়, আল্লাহ সবসে বড়ে হ্যায়, আল্লাহ সবসে বড়ে হ্যায়, আল্লাহ কি বড়াই কো ইয়াকিন দিল মে পয়দা হো যায়, তো সিফাতে রুবুবিয়াত কো ইয়াকিন দিল মে আ যায়েগা। উসকে বাদ মেরে দোস্তো, হামারে আর আপকে দিল মে আ যায় আল্লাহ কি সিফাতে উলুহিয়াত কো ইয়াকিন পয়দা হো যায়, ইবাদত করনে কে কাবিল সিরফ আল্লাহ কি জাত হ্যায়, আল্লাহ কে ইলাওয়া কোই পূজা করনে কে কাবিল নাহি, কোই ইবাদত করনে কে কাবিল নাহি, কোই সিজদা করনে কে কাবিল নাহি, কোই কিসি কে অন্দর ইলাহ কি সিফাত নাহি হ্যায়, সিরফ আল্লাহ কে অন্দর হ্যায়, যে সব যে সব উসকে মোহতাজ হ্যায় আর ওহ কিসি কে মোহতাজ নাহি হ্যায়, ওহ সমদিয়ত কি সিফাত রাখতা হ্যায়, ওহি ইবাদত কে কাবিল হ্যায়। জো লোগ মোহতাজ হ্যায় উনকি ইবাদত নাহি কি জা সকতি, ইসলিয়ে ফরিশতে ভি ইবাদত কে কাবিল নাহি, নবী ভি ইবাদত কে কাবিল নাহি, আর আসমান জমিন ভি ইবাদত কে কাবিল নাহি, দরখত ও শজর ভি ইবাদত কে কাবিল নাহি, সমুদ্র ও পাহাড় ভি ইবাদত কে কাবিল নাহি, ইবাদত কে কাবিল সিরফ আল্লাহ হ্যায়, ওহি মাবুদ এ বরহক হ্যায়, উসকা ইয়াকিন হম সবকে দিলো মে আ যায়, ওহি আল্লাহ হামারা মাবুদ এ বরহক হ্যায়, ওহি আল্লাহ হামারা খালিক ও মালিক হ্যায়, উসি আল্লাহ কি হমে ইবাদত করনা হ্যায়, উসি কে সামনে সর ঝুকানা হুসি কে সামনে হাত উঠানা হ্যাঁ উসি সে লেনা হ্যাঁ কিছু সে নই লেনা উসনে লেনে কাজ তরিকা ইবাদত করার দিয়া হিসেবে হম ইবাদত করতে আল্লাহ সে আপনি জিন্দগি বনায় বলতেছেন যে বড় হয় তার হাতেই সব কিছু হয় আল্লাহ সমস্ত মখলুকের সৃষ্টিকর্তা তিনি একমাত্র খালেক তিনি একমাত্র প্রতিপালক এই জন্য আমাদের দিনের মধ্যে এই কথার বিশ্বাস বসা যে আল্লাহ আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে লালিত পালিত করতেছেন তিনি আমাদের প্রতিপালক তিনি আমাদেরকে লালন পালন করতেছেন তার কুদরতের দ্বারাই আমরা লালন পালন হইতেছি বলতেছেন যে দাওয়াতের দ্বারা আমাদের দিনের ভিতরে আল্লাহ পাকের রুবুবিয়্যতের ইয়াকিন আল্লাহ যে পালেন এই কথার ইয়াকিন বসানো বলতেছেন যে এটি দাওয়াতের দ্বারা আমাদের দিনের মধ্যে এই কথা বসানো এটা দাওয়াতের দ্বারা উদ্দেশ্য যাতে এত বেশি আল্লাহ পাকের রুবুবিয়্যতের কথা আলোচনা করে আল্লাহ পাকের আল্লাহ যে তিনি প্রতিপালক এত বেশি আলোচনা করে যাতে আমাদের দিনের ভিতরে আল্লাহ পাকের রুবুবিয়্যতের ইয়াকিন বসে যায় দ্বিতীয় হয়েছে আল্লাহ পাকের উলুহিয়্যতের ইয়াকিন বসে যায় যে তিনি একমাত্র আমাদের মাহবুব তিনি ছাড়া আর কোন মাহবুব নাই তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত তিনি ছাড়া আর কেহ ইবাদতের উপযুক্ত না তিনি একমাত্র সেজদার উপযুক্ত তিনি ছাড়া আর কেহ সেজদার উপযুক্ত না তিনি একমাত্র ওনাকে ইবাদত করার উপযুক্ত তিনি সমাজ সমস্ত মখলুক আল্লাহর মুখাপেক্ষি আল্লাহ কাহারও মুখাপেক্ষি না আল্লাহ কাহারও মুখাপেক্ষি না একমাত্র সমস্ত মখলুক আল্লাহ পাকের মুখাপেক্ষি আল্লাহ সমস্ত মখলুক থেকে বেনিয়াজ তিনি সমাজ তিনি কাহারও মোহতাজ না তিনি কাহারও মুখাপেক্ষি না তিনি একমাত্র সমস্ত মখলুককে তার কুদরতের দ্বারা পালতেছেন বলতেছেন যে মোহতাজ আর মুখাপেক্ষি হয় সে কখনো ইবাদতের উপযুক্ত হয় না তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত যেহেতু তিনি কাহারও মুখাপেক্ষি না সমস্ত মখলুক আল্লাহ পাকের মুখাপেক্ষি এই জন্য কোন মখলুক ইবাদতের ইবাদতের উপযুক্ত না না ফেরেশতা ইবাদতের উপযুক্ত না আসমান আর জমিন ইবাদতের উপযুক্ত না দুনিয়ার কোন মখলুক ইবাদতের উপযুক্ত না কোন নবী ইবাদতের উপযুক্ত এই জন্য যে সমস্ত মখলুক আল্লাহ পাকের মুখাপেক্ষি ফেরেশতারাও আল্লাহ পাকের মুখাপেক্ষি সমস্ত মখলুক আল্লাহ পাকের মুখাপেক্ষি একমাত্র আল্লাহই তিনি সমাজ তিনি কাহার মুখাপেক্ষি না এই জন্য ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহই আমরা আল্লাহ পাকের থেকে নিজের সমস্ত জরুরতকে পুরা করব এবং এই জরুরতকে পুরা করার ব্যবস্থা আল্লাহ জাল্লা শানহু তার আহকামকে দিয়েছেন তিনি মাবুদ তিনি ইবাদতের উপযুক্ত আমরা আল্লাহ পাকের ইবাদত পুরা করে আল্লাহ পাকের হুকুমকে পুরা করে আল্লাহ পাকের খাজানা থেকে তার ওয়াদাকে পুরা করাইব বলতেছেন যে এই কথা নিয়ে তিনদিকের মধ্যে বসানোর জন্য এই কথার এত বেশি দাওয়াত দিব এত বেশি দাওয়াত দিব যাতে আমাদের দিনের ভিতরে আল্লাহ পাকের উলুহিয়তের ইয়াকিনে বসে যায় আল্লাহই যে একমাত্র ইবাদতের উপযুক্ত এই কথার ইয়াকিন আমাদের দিনের মধ্যে বসে যায় সমস্ত মখলুকের ইয়াকিন আমাদের দিন থেকে বাহির হয়ে যায় সমস্ত মখলুক আল্লাহ পাকের মুখাপেক্ষি আল্লাহ কাহার মুখাপেক্ষি না আল্লাহর খাজানা থেকে নেবার রাস্তা একমাত্র ইবাদত ওই ইবাদতের মাধ্যমেই আল্লাহ আমরা আমাদের সমস্ত জরুরতকে পুরা করব আল্লাহর খাজানা থেকে নিব এই কথার ইয়াকিন বসানোর জন্যই দাওয়াত দিলাম دینے والے اللہ ہے کرنے والے اللہ ہے طاقت والے اللہ ہے قدرت والے اللہ ہے سب کچھ اللہ کے پاس ہے اللہ کے خزانے میں ہے اللہ کے علاوہ کوئی نہیں دیتا اللہ کے علاوہ کوئی نہیں کرتا اب اس اللہ نے اپنے کرنے کا ضابطہ بنایا ہے اللہ نے اپنے کرنے کا ضابطہ بنایا ہے اللہ نے اپنے کرنے کا ضابطہ بنایا ہے وہ ضابطہ کیا ہے محمد الرسول اللہ محمد الرسول اللہ اب جس کو بھی کامیابی ملے گی جس کو بھی عزت ملے گی جس کو بھی خزانہ ملے گا جس کو بھی بلندی ملے گی اور جس کو جو کچھ ملے گا اللہ دیں گے اور محمد صلی اللہ علیہ وسلم کے راستے اور طریقہ سنت پر دیں گے بولتے سنجے دینے والا اکمتر اللہ کرنے والا اکمتر اللہ এবং আল্লাহ পাকের খাজানা থেকেই মানুষ নিতে পারবে আর কোন জায়গা নাই আর কোন খাজানা নাই আর কোন ভান্ডার নাই একমাত্র আল্লাহর ভান্ডার থেকেই নিতে পারবে তিনি একমাত্র দিবেন তিনিরই হাতে ইজ্জত তিনিরই হাতে সবকিছু তিনি একমাত্র দেওয়ার মালিক তিনি কিভাবে দিবেন দেওয়ার নিয়ম পদ্ধতি আল্লাহ জাল্লা শানহু বাতায় দিছেন ওটা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই আল্লাহর খাজানা থেকে নিতে পারবে আল্লাহর ভান্ডার থেকে নিতে পারবে, আল্লাহর থেকে নিতে পারবে, আল্লাহর কুদরত থেকে ফায়দা হাসিল করতে পারবে, কামিয়াবি অর্জন করবে এবং দুনিয়ার মধ্যে শান্তি আর সফলতা লাভ করবে, দুনিয়ার মধ্যে কামিয়াবি হাসিল করবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী আর তরিকাতেই আল্লাহ এক নিয়ম বানাইছেন, ওই নিয়মেই আল্লাহর খাজানা থেকে নেওয়া যাবে, আল্লাহকে পক্ষে নেওয়া যাবে, আল্লাহর গায়েবে মাদদকে পক্ষে নেওয়া যাবে, আল্লাহর কুদরত থেকে ফায়দা নেওয়া যাবে এবং দুনিয়ার সব জরুরত পুরো হওয়ার ব্যবস্থা, দুনিয়ার মধ্যে কামিয়াবি আর সফলতার রাস্তা একমাত্র আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীকে রাখছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় অংশ এটাকেই যাবেতা এবং নিয়ম বানাইছেন যে কামিয়াবি আর সফলতা অর্জন করার রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াকে কিসি শোবে মে, দুনিয়াকে কিসি নকশে মে, দুনিয়াকে কিসি কারোবার মে, আর দুনিয়াকে কিসি মশগলে মে ভি হম হোঙ্গে, হামারা ইয়াকিন উন মশগলো পর নাহি হোগা, হামারা ইয়াকিন উন তিজারতো পর নাহি হোগা, হামারা ইয়াকিন উন হুকুমতো পর নাহি হোগা, হামারা ইয়াকিন উন মুলাজমতো পর নাহি হোগা, জিসমে হম লোগ লগে হুয়ে হ্যায়, বল্কি হামারা ইয়াকিন আল্লাহ পে হোগা আর মোহাম্মদ রাসূল কে সদিকো পর হোগা। আল্লাহ দেঙ্গে মেরি দুকান কে রাস্তে সে নাহি দেঙ্গে, মেরি দুকান মে মোহাম্মদ রাসূল কে তরিকা পর দেঙ্গে, আল্লাহ দেঙ্গে মেরি খেতে মে দেঙ্গে, লেকিন আল্লাহ ইস খেতি মে খেতি পর নাহি দেঙ্গে, মোহাম্মদ রাসূল কে তরিকো পর দেঙ্গে। দুনিয়া কে জিতনে শোবে হ্যায় জিন্দগি গুজারনে কা, উন উন শোবো মে মোহাম্মদ রাসূল কা তরিকা আর আপকি জিন্দগি কে এক সুন্নত হামারি জিন্দগি কা মকসদ বন জায়ে, জিস দিন হাম আর আপ মোহাম্মদ রাসূল কে তরিকো পর আর আপকি সুন্নতো পর আমল করনে লগেঙ্গে, উস দিন আল্লাহ তমাম নকশো কে মুকাবলে মে হমকো ইজ্জত আর কামিয়াবি নসিব ফরমা দে। বলতেছেন যে আমরা দুনিয়ার যে কোনো ক্ষেত্রে হয়ে, দুনিয়ার যে কোনো নকশার মধ্যে হয়ে, কেহ ব্যবসা বাণিজ্যের মধ্যে, কেউ চাকরি বাকরির মধ্যে, কেউ ক্ষেত খামারের মধ্যে, কেহ বিভিন্ন বাগ বাগানের মধ্যে, বলতেছেন যে যেখানেই হয়ে আমাদের দিগের ইয়াকিন এবং আমাদের দিগের বিশ্বাস এই কথা আমাদের দিগের মধ্যে বসে যায় যে আমাদের এই নকশার দ্বারা আমরা কামিয়াবি আর সফলতা লাভ করব না, আমাদের কামিয়াবি আর সফলতা লাভ করার একমাত্র জাত হয়েছে আল্লাহ জাল্লা শানুহু, তার কুদরতের দ্বারাই আমরা কামিয়াবি আর সফলতা লাভ করব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে কামিয়াবি আর সফলতা লাভ করব। আমাদের কামিয়াবি আর সফলতার জন্য দুনিয়ার কোনো নকশা না, যেই নকশার মধ্যে আমি আছি ওই নকশার মধ্যে থাকি এই কথা আমাদের দিলের মধ্যে বসে যায় যে আমাদের এই নকশার দ্বারা কামিয়াবি আর সফলতা নেওয়া যাবে না, একমাত্র আল্লাহই আমাদেরকে কামিয়াব করবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের কামিয়াব করবেন। আমরা খাতের নকশার মধ্যে, আমরা চাকরি বাকরির মধ্যে, আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকি যাও এই কথা আমাদের দিলের মধ্যে বসে যায় এই ব্যবসা বাণিজ্যের দ্বারা আমরা কামিয়াবি লাভ করব না, আমাদের কামিয়াবি তো আল্লাহ পাকের হাতে এবং আল্লাহ জাল্লা শানুহু এই ব্যবসার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদেরকে কামিয়াব করবেন, চাকরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কামিয়াব করবেন, আমাদের খেত খামারের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ আমাদেরকে কামিয়াব করবেন। কামিয়াবির রাস্তা দুনিয়ার এই কোন নকশা, এই নকশাগুলির মধ্যে কোন নকশাই কামিয়াবি আর সফলতার রাস্তা না, কামিয়াবি আর সফলতা একমাত্র আল্লাহ পাকের কুদরতের দ্বারা হবে, আল্লাহই দিবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দিবেন। সমস্ত নকশার বিশ্বাস আমাদের দিল থেকে বাহির হয়ে যায় আল্লাহ পাকের জাতের ইয়াকিন এবং আল্লাহ জাল্লা শানুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কামিয়াব করবেন এই কথার বিশ্বাস আমাদের দিলের মধ্যে বসে যায়, এটাই দাওয়াতের উদ্দেশ্য। বলতেছেন যে আমাদের জিন্দেগীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নাত জিন্দা হয়ে যায় আমাদের জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতের উপরে আমল হয়ে যায়, এক একটা সুন্নত আমাদের জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, এক একটা সুন্নত আমাদের জিন্দেগীর মধ্যে এসে যায়। বলতেছেন যে যাতে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় কামিয়াব করবেন, এই কথা দিলের মধ্যে বসার জন্যই মেহনত। আর হম দুনিয়া মে কিসি কো দেখ কর নাহি চলেঙ্গে, না আপনি কৌম কো দেখেঙ্গে, না আপনি বিরাদরি কো দেখেঙ্গে, না আপনার সমাজ কো দেখেঙ্গে না আপনার মুল্ক কো দেখেঙ্গে না আপনার কিছু চিজ কো দেখেঙ্গে আব তো হাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কো দেখ কর চলেঙ্গে ইয়ে হামারি জিন্দগি কা মকসদ বনে জব তক মেরে দোস্তো হাম হুজুর কি হুজুর কো দেখ কর নহীঁ চলেঙ্গে হুজুর ওয়ালি জিন্দগি নহীঁ আপনায়েঙ্গে হুজুর ওয়ালে তৌর তরিকা নহীঁ আপনায়েঙ্গে হুজুর ওয়ালে মুআশারা নহীঁ আপনায়েঙ্গে হুজুর ওয়ালে আখলাক নহীঁ আপনায়েঙ্গে হুজুর ওয়ালি জিন্দগি নহীঁ আপনায়েঙ্গে উস ওয়াক্ত তক আল্লাহ কি মদদ আল্লাহ কি নুসরত আল্লাহ কি কুদরত আল্লাহ কা খজানা আল্লাহ কা গায়বি নিজাম আমারে সাথ নেই কি হোগা বলেছেন যে আজকে আমরা এখন থেকে আমরা আর দুনিয়ার কোন জিনিসকে দেখে চলবো না, আমাদের কৌমিয়তকে দেখে চলবো না, আমাদের বংশকে দেখে চলবো না, আমাদের সমাজকে দেখে চলবো না, এবং আমাদেরকে দেশকে বেশি দেখে চলবো না, আমাদের কোন আমাদের সমাজকে দেখে চলবো না, আমরা তো দেখব মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে দেখে চলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী দেখে চলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে চলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআশারাত দেখে চলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগী দেখে চলবো। আমাদের দেখার আর কোন জিনিস নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী দেখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরাকে দেখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরানা জিন্দেগী পারিবারিক জিন্দেগী মুআমালাত মুআশারাতকে দেখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে দেখা, আর কোন জিনিসকে আমরা দেখব না। বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জিন্দেগীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীকে না দেখব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে না দেখব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআশারাতকে না দেখব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগী না দেখব, ততক্ষণ পর্যন্ত না আল্লাহর সাহায্য পাবো, না আল্লাহ পাকের মদদ পাবো, না আল্লাহ পাকের গায়বে নিজাম আমাদের পক্ষে হবে, না আল্লাহ জাল্লা শানুহু কদমে কদমে আমাদের নুসরত করবেন, আল্লাহ পাকের খাজানা আমাদের পক্ষে চলবে। বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের জিন্দেগী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অনুকরণ অনুসরণ না হবে, ততক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর সাহায্য পাবো, না আল্লাহ পাকের মদদ পাবো, না আল্লাহ পাকের মখলুক আমাদের পক্ষে ব্যবহার হবে, না আল্লাহ পাকের গায়বী খাজানা আমাদের পক্ষে ব্যবহার হবে। এই জন্য আল্লাহর মদদ আর সাহায্য পাওয়ার জন্য একমাত্র রাস্তাই হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী। দাওয়াত কি মুবারক মেহনত কে জরিয়ে সে সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কা ইস্তেমাই তৌর পর ইয়ে জেহন বানা, ইস্তেমাই তৌর পর ইয়ে মেরে দোস্তো উনকে আন্দর ইয়ে তজকি পয়দা হুই কি হাম দুনিয়া মে কিছু কে নহীঁ হ্যায়, হাম দুনিয়া মে কিছু কে নহীঁ হ্যায়, হাম সিরফ আল্লাহ রাসূল কে হ্যায়। জব ইয়ে জজবা হামারে ওর আপকে আন্দর পয়দা হোগা কি হাম দুনিয়া মে কিছু কে নহীঁ হ্যায়, আল্লাহ রাসূল কে হ্যায়, তো মেরে দোস্তো আল্লাহ কি ইতাআত আয়েগি, আল্লাহ কে নবী কি ইতাআত আয়েগি, اور اپنے بڑوں کی اطاعت ہمارے اندر پیدا ہوگی۔ جب تک اطاعت نہیں آئے گی ماننے کا مزاج نہیں بنے گا میرے دوستو، اس وقت تک ہماری زندگی میں سدھار نہیں آئے گا۔ بہت سنجے صحابہ کرام رضی اللہ عنہم اجمعین یہ دعوت اور محنت دارا سبھار مدھے ایک بار سمستی گتو بھابے سمست صحابہ در مدھے এই কথা নিজের মধ্যে বসছে যে আমরা দুনিয়ার কোনো জিনিসের জন্য না এবং আমরা দুনিয়ার কোনো মানুষের জন্য না, আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআতই আমাদের জিন্দেগীর মধ্যে। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দাওয়াতের মেহনতের দ্বারা ওনাদের দিনের মধ্যে সমস্ত জিনিসের সমস্ত জিনিস দিক থেকে বাহির হয়ে গেছে, এই কথাই ওনাদের দিনের মধ্যে বিদ্যমান হয়েছে, সমস্ত সাহাবাদের দিনের মধ্যে বিদ্যমান হয়েছে যে আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। বলতেছেন যে আমাদেরও দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের দিনের ভিতরে এই কথার জজবা আসা, এই কথা দিনের মধ্যে বিদ্যমান হওয়া, এই কথা দিনের মধ্যে বসা যে আমরা দুনিয়ার কোন জিনিসের জন্য না, আমরা আর কাহারের জন্য না, আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআতের জন্য। বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের দিনের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এই কথা না আসবে, ততক্ষণ পর্যন্ত না আল্লাহ পাকের এতাত আসবে, না আল্লাহ পাকের রসুলের এতাত আসবে, এবং না আমাদের বড়দের এতাত আসবে। বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর এতাহাতের মধ্যে না আসবো, আল্লাহ পাকের রসুলের এতাহাতের মধ্যে না আসবো এবং বড়দের এতাহাতের মধ্যে না আসবো, ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াব হতে পারবো না। এই জন্য দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের দিগের ভিতরে এই জজবা পয়দা হওয়া যে আমরা দুনিয়ার আর কোন জিনিসের জন্য না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের এতাহাতের জন্য, এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের এতাহাতের সাথে সাথে আমাদের বড়দের এতাহাত আমাদের মধ্যে তখনই আসবে যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের এতাহাত করব, এবং এই কথা আমাদের দিগের মধ্যে বসবে যা দুনিয়ার কোন জিনিসের জন্য না, আমরা তো আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য। ওর উপরে মেহনত হইতে থাকবে তা আমাদের দিগের ভিতরে আল্লাহর এতাহাত আসবে, আল্লাহর রসুলের এতাহাত আসবে এবং বড়দের এতাহাত আসবে। তমাম নবী উপর ঈমান লানা জরুরি হ্যাঁ, সারে কে সারে নবী আল্লাহ কে ভেজে হুয়ে নবী পেগম্বর হ্যাঁ, উন পর ঈমান লানা জরুরি হ্যাঁ, লেকিন এতাত আপনে নবী কি করনি হ্যায়, এতাত আপনে নবী কি করনি হ্যায়, আব কিয়ামত তক কিসি কি এতাত নহি হোগি, আব সিরফ এতাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম কি হোগি। ঈমান লানা সারে নবী পর জরুরি হ্যায়, লেকিন এতাত আব কিয়ামত তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম কি এতাত হোগি, আর আপকে তরিকো পর চলা যায়গা, আর আপকে সুন্নত পর আমল কিয়া যায়গা, আর আপ আলি জিন্দগি কো আপনা মকসদ জিন্দগি বানায়েঙ্গে, আর আপকে আমল কো আপনি জিন্দগিও মে লায়েঙ্গে, আর আপনি জিন্দগি কো মেহনত কা ময়দান বানায়েঙ্গে। আব কিয়ামত তক কিসি কা তরিকা নহি চলেগা, আব কিয়ামত তক সিরফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম কা তরিকা চলেগা। উসি তরিকে সে মেরে দোস্তো ইস দাওয়াত ও তবলীগ মে হম তমাম উলামায়ে কিরাম কি ইজ্জত করেঙ্গে, উনকা এহতরাম করেঙ্গে, আর উনকো উনকা এহতরাম করেঙ্গে, উনকো আপনে সরো পর বেঠায়েঙ্গে, আর উনকো উনকো যাহাঁ তক হো সকেগা হম উনকি খিদমত করেঙ্গে, লেকিন ইস টাইম মে হম আপনে বড়ো কি বাত করেঙ্গে। বলতেছেন যে সমস্ত নবীদের উপরও আমাদের ঈমান আনতে হবে, সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে, সমস্ত নবীদেরকে আল্লাহ জাল্লা শানুহু পাঠাইছেন, সমস্ত নবী আল্লাহ পাকের পাঠানো নবী, আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইছেন, কিন্তু মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেহেতু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নবী করে পাঠাইছেন, সমস্ত মানুষের নবী তিনি, সমস্ত মানুষের কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে সমস্ত মানুষের নবী তিনি, সমস্ত মানুষ ওনারই এতাআত করতে হবে, ওনারই অনুকরণ করতে হবে, ওনারই সুন্নতের উপরে চলতে হবে, ওনাদের ওনারই জিন্দগি মানতে হবে, ওনারই সুন্নত মোতাবেক জিন্দগি বানাইতে হবে, ওনার তরিকার উপরে চলতে হবে, ওনারই এতাআত করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানহু কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নবী বানাই পাঠাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই একমাত্র আমাদের মানার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মানার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষ নবী করে দুনিয়াতে পাঠাইছেন। এজন্য বলতেছেন যে মানব তো একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তাইয়্যেবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষ নবী করে পাঠাইছেন। বলতেছেন যে একমাত্র এতাআত তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই হবে, ওই তরিকার মধ্যে কামিয়াবি আর সফলতা, এই কথার ইয়াকিন আমাদের দাওয়াতের মধ্যে, দাওয়াতের দ্বারা আমাদের এই কথার ইয়াকিন বসানো। বলতেছেন যে ভাই এর সাথে সাথে আমরা সমস্ত ওলামাদেরকে সম্মান করব, সমস্ত ওলামাদেরকে ইজ্জত করব, সমস্ত ওলামাদেরকে খেদমত, ওলামাদের খেদমত করব, সমস্ত ওলামা আমাদের মাথার তাজ, আমাদের চোখের মণি। বলতেছেন যে সমস্ত ওলামাদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব, মানব, এতাআত করব আমাদের বড়দেরকে। اس دعوت کی محنت کے ذریعے سے ہمارے اندر ایمان ایمان ایمان میں جلا پیدا ہو جائے، ایمان کے اندر اللہ کی ذات و صفات کا یقین غالب آ جائے، اور ہمارے دل کا یقین ہر غیر سے ہٹ کر اللہ کی طرف آ جائے، اور ہماری زندگی کا طور طریقہ تمام چیزوں سے ہٹ کر محمد صلی اللہ علیہ وسلم کے طور طریقوں پر آ جائے، اور ہماری زندگی کے اخلاق اچھے ہو جائیں، یا याद रखना जो ईमान में पक्का हो जाएगा और ईमान पर जम जाएगा, अल्लाह की मदद नुसरत और यकीन पर जम जाएगा और अल्लाह के गैबी निजाम पर अपने दिल के यकीन को जमा लेगा और इबादत में सच्चा हो जाएगा, नमाज का पाबंद बन जाए, ज़कात का पाबंद बन जाए, रोजे का पाबंद बन जाए, हज का पाबंद बन जाए, जब जिस वक्त में जौन सी इबादत आ जाए उस इबादत में अपने आप को सच्चा करके दिखलाए और उस पर अमल करके दिखलाए, इबादत इसकी अच्छी बन जाए, इसकी इबादत में मेरे दोस्तों अल्लाह पर यकीन पैदा हो जाए, इसकी इबादत में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका आ जाए, इसकी इबादत में अल्लाह के वादों पर यकीन पैदा हो जाए और सिबत एहतसाब के साथ और सिबत एहसान के साथ इसकी इबादत होने लगे, यानी अल्लाह के ध्यान के साथ मैं अल्लाह को देख रहा हूँ, अभी भी नहीं पैदा हो रहा है तो सबसे अल्लाह मुझको देख रहा है और जो कुछ अल्लाह का वादा है उसकी पूरी उम्मीद के साथ एहतसाब के साथ अज्र सवाब के एहतसाब के साथ मेरे दोस्त उस अमल को करे और अल्लाह को राजी खुश करने वाली नियतों के साथ इसकी इबादत बन जाए, जिस दिन उसकी इबादत में ये सफाई पैदा होंगी उस दिन उसकी इबादत में जान पैदा हो जाएगी और उसकी इबादत में सिफत कबूलियत पैदा हो जाएगी और उसकी इबादत पर अल्लाह राजी खुश होकर के अपना खजाना खोल देंगे और फिर ये बराह रात अल्लाह के खजानों से लेने वाला बन जाएगा। याद रखना अल्लाह के खजानों से लेने के तरीके इस्तेमाल का नाम इबादत है, अल्लाह के खजाने से लेने के तरीके इस्तेमाल का नाम इबादत है और अल्लाह के बंदों पर खर्च करने के तरीके इस्तेमाल का नाम अखलाक और खिलाफत है। ये अखलाक और खिलाफत की सिफत उस वक्त तक बंदे के अंदर पैदा नहीं होगी जब तक इसके ईमान में ताकत ना आ जाए और इसकी इबादत में अल्लाह से लेने का मिजाज न बन जाए और खुदा से लेने वाला न बन जाए, तब तक इसके अखलाक अच्छे नहीं होंगे और इसके अंदर खिलाफत की सिफत भी पैदा होगी। इसलिए इस दावत की मेहनत के जरिए से एक एक मुसलमान को खिलाफत तक पहुँचाने की मेरे दोस्तों मेहनत करनी है ताकि हमें अल्लाह से लेना आ जाए और अल्लाह के बंदों को देना आ जाए और उनकी जिंदगियों को बनाना आ जाए, ये हमारी दावत का मकसूद। বলতে সঞ্জয় ভাই আমাদের দিনের ভিতরে আল্লাহ পাকের জাতের ইয়াকিন মজবুতির সাথে বসে যায়, আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুতির সাথে কায়েম হয়ে যায় এবং আল্লাহ পাকের জাতের ইয়াকিন মজবুতির সাথে বসে যায়, সমস্ত মাখলুকের ইয়াকিন আমাদের দিন থেকে বাহির হয়ে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের জিন্দগির মধ্যে এসে যায়, আমাদের উঠা বসা, আমাদের চলাফেরা, আমাদের জিন্দগি, আমাদের সব ক্ষেত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এসে যায়, আল্লাহর যাদের ইয়াকিন মজবুতির সাথে বসে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের জিন্দগির মধ্যে মজবুতির সাথে আসে যায়, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জিন্দগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হয়ে যায়। বলতেছেন যে ভাই যতক্ষণ পর্যন্ত আমাদের দিলের ইয়াকিন মজবুতির সাথে আল্লাহ পাকের যাদের ইয়াকিন দিলের মধ্যে মজবুতির সাথে না বসবে এবং জিন্দগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পাকের খাজানা থেকে ফায়দা নিতে পারবো না, আল্লাহ পাকের মদদ আর সাহায্য আমাদের পক্ষে হবে না এবং আল্লাহ পাকের কুদরত আমাদের পক্ষে হবে না। বলতেছেন যে এই জন্য আমাদের ইয়াকিনকে বাড়ানো, আমাদের ইয়াকিনকে মজবুত করা, আমাদের জিন্দগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আনা, আমাদের ইয়াকিন মজবুত হয়, আমাদের জিন্দগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, আমাদের ইবাদতের মধ্যে পুষ্টি পয়দা হয়, আমাদের ইয়াকিনের মধ্যে ইয়াকিনের মধ্যে মজবুতি আসে, আমাদের ইবাদতের মধ্যে সচ্চাই অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের ইবাদত হয়, আমাদের নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আমাদের যাকাত দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আমাদের রোজা রাখা, আমাদের হজ করা, আমাদের জিন্দগির এক একটা ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় আমাদের আখলাক সুন্দর হয়ে যায়, আল্লাহ পাকের রেজা আর সন্তুষ্টির জন্য হয়, আমাদের দিগের মধ্যে আর কোন জজবা না থাকে, আর কোন চাহিদা না থাকে, একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করাই আমাদের দিগের জজবা হয়। বলতেছেন যে সিফাতে ইহতিসাবের সাথে আল্লাহ পাকের ওয়াদার ইয়াকিনের সাথে যে আল্লাহ জাল্লা শানহু তার ইবাদতের সাথে তার ওয়াদা, আল্লাহ পাক ইবাদত মানুষকে আল্লাহ পাক ইবাদত করার জন্য হুকুম দিছেন, এই হুকুমের সাথে আল্লাহ পাক ওয়াদা করছেন। বান্দা যখন হুকুমকে ইতাআতের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পূর্ণাঙ্গ ইতাআতের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে আল্লাহ পাকের এক একটা হুকুমকে পুরা করবে, তো আল্লাহ কুদরতের দ্বারা তার ওয়াদা পুরা করবেন। আল্লাহ পাকের ওয়াদা ইতাআতের, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের এক একটা হুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করার সাথে। বলতেছেন যে ভাই, দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের জিন্দগির মধ্যে আমাদের আমাদের দিলের মধ্যে ইয়াকিন মজবুত হয়, আমাদের জিন্দগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এক একটা হুকুম পুরা করার আমাদের পরিপূর্ণ আমাদের জিন্দগি ওর উপরে উঠে, এক একটা মুসলমানের জিন্দগি ওর উপরে উঠে, এবং এক একটা মুসলমানের জিন্দগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইতাআতের সাথে হয়, এবং এক একটা হুকুম বলতেছেন যে সিফাতে ইহতিসাবের সাথে এবং সিফাতে ইহসানের সাথে পুরা হয়। সিফাতে ইহতিসাব অর্থ আল্লাহ পাক যা ওয়াদা করেছেন ওই ওয়াদাগুলি আল্লাহ পুরা করবেন, এই কাইফিয়তের সাথে পুরা হয়। এবং সিফাতে ইহসান, আমি আল্লাহ পাকের এক একটা হুকুম পুরা করতেছি এই কাইফিয়তের সাথে, এই অবস্থার সাথে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আর না হয়তো কমপক্ষে এতটুকু অবস্থা আমার দিলের মধ্যে থাকে যে আমি আল্লাহ, আমি আল্লাহকে দেখতেছি, আর না হয়তো কমপক্ষে এতটুকু আমার দিলের মধ্যে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন। সিফাতে ইহতিসাবের সাথে, সিফাতে ইহসানের সাথে যখন আল্লাহ পাকের এক একটা হুকুমকে পুরা করব, তো আল্লাহ কুদরতের দ্বারা তার ওয়াদা পুরা করবেন। বলতেছেন যে ভাই, দাওয়াতের মেহনতের দ্বারা এটা উদ্দেশ্য যে আমাদের জিন্দগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ তরিকার উপরে আসে, আমাদের দিনের ইয়াকিন মজবুত হয়, আমাদের ইয়াকিনও মজবুত হয়, আমাদের ইবাদতও সুন্দর হয়, সহিহ হয় এবং সঠিক হয়। এর জন্যই দাওয়াতের মেহনত, দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের জিন্দগিও বানাবো, আমাদের দিনের ইয়াকিনকে বানাবো, এক একটা মুসলমানের ইয়াকিনকে বানাবো এবং এক একটা মুসলমানের জিন্দগি বানাবো। ইসলি মেরে দোস্ত বুজুর্গো, হমারি জিন্দগি কো দেখ কর লোক সমঝ জায়ে, হমারে চলনে কো, হমারে বোলনে কো, হমারে পকড়নে কো, হমারে কারোবার কো, হমারে রহন সহন কো, হমারি ঘরেলু জিন্দগি কো, হমারি তিজারতি জিন্দগি কো লোক দেখ কর পহচান জায়ে, ইয়ে মুসলমান। বলতেছেন যে আমাদের আমাদের এক একটা জিনিসকে দেখে প্রত্যেকটা মানুষ বুঝে যে এরাই মুসলমান, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কাজ কারবার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ঘরানা জিন্দগি, আমাদের পারিবারিক জিন্দগি, আমাদের সমাজের জিন্দগি, আমাদের সবকিছু দেখে প্রত্যেকটা মানুষ এই কথা বুঝে এরাই প্রকৃত মুসলমান। মুসলমান বনকর হম জিয়েঙ্গে আর এসে মুসলমান বনকর হম মরেঙ্গে, তো আল্লাহ আমাদের জিন্দগি কো দীন কি হায়াত কা জরিয়া বানায়। যখন আমরা এরকম জিন্দগি হাসিল করে দুনিয়াতে থাকবো এবং এই জিন্দগি হাসিল করে দুনিয়া থেকে যাব, তো আমাদের এই জিন্দগি দীন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার জরিয়া হবে, হায়াত দীন হবে, মামলাত মে বিলকুল সচ্চে হো যায়। এই জন্য আমরা মামলাতের মধ্যে একবারই সত্যবাদী হয়ে যাই, আমাদের মামলাত একবারে দিন মোতাবেক হয়ে যায়। দুনিয়া মে লোক হমারে ঈমান কো নহি দেখতে, ইসকে দিল মে ক্যা হ্যায়, লোক হমারি নামাজ কো নহি দেখতে, হমারি নামাজ মসজিদ মে হোতি হ্যায়, লোক হমারে রোজে কো নহি দেখতে, রোজা হমারে পেট মে হোতা হ্যায়, লোক হমারি যাকাত কো নহি দেখতে, যাকাত হমারি মুসলমানো পর আদা কি জাতি হ্যায়, লোক হমারে হজ কো নহি দেখতে, হমারা হজ বেতুল্লাহ পর হোতা হ্যায়, লোক হমারে মামলাত কো দেখতে হ্যায়, লোক হমারে আখলাক কো দেখতে হ্যায়, লোক হমারে ঘরেলু রহন সহন মাশরে কো দেখতে হ্যায়, আগর ইয়ে তিনো হমারা সহি হো গয়া, তো ইয়াদ রাখনা ইয়ে ইসলাম কে ফেলনে কা সবসে বড়া জরিয়া হোগা। বলতেছেন যে মানুষ আমাদের ঈমানকে দেখে না, আমাদের ঈমান আমাদের ভিতরে, আমার দিলের ভিতরে কি আছে অন্য দেখতে পারে না, আমাদের নামাজকে দেখে না যেহেতু আমরা নামাজ মসজিদের মধ্যে পড়ি, আমাদের রোজাকে দেখে না যেহেতু রোজা আমার পেটে ভোকা থাকা এটাও মানুষ দেখে না, আমাদের হজকে দেখে না যেহেতু আমরা হজ বাইতুল্লাহর মধ্যে করি, আমাদের যাকাতকেও দেখে না যেহেতু আমরা যাকাত মুসলমানদেরকে দিই, আমাদের মামলাতকে দেখে, আমাদের লেনদেনকে দেখে, আমাদের মুআশারাতকে দেখে, আমাদের ঘরানা জিন্দগি, আমাদের পারিবারিক জিন্দগি, আমাদের সামাজিক জিন্দগি দেখে, আমাদের আখলাককে দেখে। যখন আমাদের মামলাত মুআশারাত এবং আখলাক এই তিনটা জিনিস ঠিক হয়ে যাবে, তো আমাদের জিন্দগি মানুষের হেদায়তের জরিয়া হবে, মানুষ আমাদের জিন্দগির দিকে রাস্তা পাবে এবং তারা ইসলামের দিকে আসবে। এই জন্য বলতেছেন যে ভাই, আমাদের এই তিনটা জিনিস যদি ঠিক হয়ে যায়, এই তিনটা জিনিস যদি দিন মোতাবেক হয়ে যায়, তখন আমাদের জিন্দগি হেদায়তের রাস্তা হবে। সাহেব কি মেহনত সে পহলে দিল কা ইয়কিন সহি হোগা, উসকে বাদ উসকি জিন্দগি কে আমাল সহি হোঙ্গে, যানি উসকি ইবাদত সহি হো জায়েগি, আর উসকে বাদ আল্লাহ উসকে আখলাক কো আচ্ছা কর দেঙ্গে। এই জন্য দাওয়াতের মেহনতের দ্বারা সর্বপ্রথম আমাদের ইমান ঠিক হবে, আমাদের দিকের ইয়কিন সহি হবে, দ্বিতীয় হয়েছে আমাদের ইবাদত ঠিক, জিন্দগির আমাল ঠিক হয়ে যাবে, আমাদের জিন্দগির আমাল গুলো ঠিক হয়ে যাবে, তৃতীয় হয়েছে আমাদের আখলাক ঠিক হবে। যখন দাওয়াতের মেহনতকে সঠিকভাবে করতে থাকবো, তো আল্লাহ আমাদের এই তিন জিনিসকে ঠিক করে দিবেন। যখন আমাদের আখলাক ঠিক হবে, তো আল্লাহ আমাদের জিন্দগিকে মানুষের হেদায়তের রাস্তা বানাই দিবেন। আর আখলাক কি তিন কিসমে হ্যাঁ, এই তিন কিসমো মে হমকো আলা দর্জা হাসিল করনা হ্যায়। পহলা আখলাক اخلاق حسنا ہے جس کو محاسن اخلاق کہتے ہیں۔ یہ اخلاق کیا ہے؟ یہ بدلہ لینا۔ کیا لینا؟ بدلہ لینا۔ کسی نے آپ کو ایک تھپڑ مارا تو آپ بھی اس کو ایک تھپڑ اسی جگہ اسی زور سے مار سکتے ہیں۔ یہ ہم کو حکم دیا گیا ہے۔ یہ اخلاق حسنا حضرت موسیٰ علیہ السلام کو دیا گیا اور اللہ تعالیٰ نے اس امت محمدیہ کو بھی عطا فرمایا ہے۔ کیا ہے؟ بدلہ لینا۔ لیکن بدلہ کبھی پورا نہیں ہوگا، یاد رکھنا۔ اگر قاضی کے پاس آپ جائیں گے کہ اس نے ہمیں ایک تھپڑ مارا ہے، تو قاضی کہے گا تم بھی ایک تھپڑ مار لو، جہاں اس نے مارا ہے وہی مارو، جتنی دور سے مارا ہے اتنی دور سے مارو، اور جتنی تیز مارا ہے اتنا ہی مارو، اگر اس سے تھوڑا سا بھی زیادہ ہو گیا تو پھر ہم اس سے کہیں گے تو بدلہ لے۔ اسلام سے بدلہ پورا نہیں ہوگا، موت تک بھی بدلہ پورا نہیں ہوتا، یاد رکھنا۔ آدھا درجہ یہ ہے معاف کر دے۔ کیا کر دے؟ ارے بولو کیا کر دے؟ معاف کر دے۔ یہ اخلاق حسنا ہے، یہ اللہ نے موسیٰ علیہ السلام کو دیا اور اس امت محمدیہ کو بھی دیا۔ বলতে যে আখলাকের তিন স্তর, তার মধ্যে আমরা এই তিন স্তরের মধ্যে একবারই উত্তম দিকটা আমরা গ্রহণ করব এবং উত্তম দিকটা আমরা হাসিল করব। তার মধ্যে একটা হয়েছে আখলাকে হাসানা। বলতেছেন যে আখলাকে হাসানা হয়েছে কেহ যদি অন্যায় করে তার বদলা নেওয়া, যদি কেহ থাপ্পড় দিব আমিও থাপ্পড় দিয়ে তার প্রতিশোধ নেওয়া, তার বদলা নেওয়া। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই আখলাক দান করছেন, উম্মতে মুহাম্মাদিয়াকে ওই আখলাক দান করছেন। বলতেছেন যে ভাই, এই আখলাকের মধ্যে বদলা নেওয়ার মধ্যে কখনো সমান সমান হয় না, সমান সমান করা যায় না। যেমন কেহ থাপ্পড় মারলো, আমি কাজের নিকটে গেলাম, তাকে যাই বললাম, তখন সে আমাকে এর বিচার করবে, এই কথা বলবে যে তুমিও থাপ্পড় মারো, তুমি তোমাকে যে জায়গায় থাপ্পড় দিছে তুমিও সেই জায়গায় থাপ্পড় দাও, এবং যে পরিমাণ দূর থেকে থাপ্পড় দিছে ওই পরিমাণ দূর থেকে তাকে থাপ্পড় দাও, এবং যে পরিমাণ জোরে তোমাকে থাপ্পড় দিছে ওই পরিমাণ জোরে থাপ্পড় দাও। যদি আমি এর বিপরীত করি তখন আমার থেকে আবার বদলা নিতে হবে। এই জন্য বলতেছেন যে এর বদলা নেওয়ার মধ্যে, প্রতিশোধ নেওয়ার মধ্যে সমান সমান হয় না। উত্তম তো হয়েছে এই আখলাকের মধ্যে তাকে মাফ করে দেওয়া, অন্যায় অন্যায় করছে তাকে মাফ করে দেওয়া, এর বদলা না নেওয়া। হযরত মুসা আলাইহিস সালামকে এই আখলাক দেওয়া হয়েছে, উম্মতে মুহাম্মাদিয়াকে ওই আখলাক দেওয়া হয়েছে। এই আখলাকের মধ্যে উত্তম হয়েছে তার বদলা না নিয়ে তাকে মাফ করে দেওয়া। দুসরা আখলাক আখলাক করিমা হ্যায় জিসকো মকারিম আখলাক কহতে হ্যায়, ইয়ে আল্লাহ নে ঈসা আলাইহিস সালামকো দিয়া আর পুরি উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকো নসীব ফরমায়া। وہ مکارم اخلاق کیا ہے؟ اگر کسی نے آپ کے ایک کان میں ایک تھپڑ مارا তো দূসরা ভি গাল পেশ করলো বাইসে ভি মারলো আপনা পুরা গুসা নিকাল লো আপনি পুরি ভড়াস নিকাল লো আর যো তুমি চাহে ও করলো জব ও সারা গুসা নিকাল লে আর মার করকে থক যায় তো কা করে মাফ কর দে কা কর দে মাফ কর দে ইয়ে اخلاق کریمہ ہے یہ مقارب اخلاق ہے یہ عیسیٰ علیہ السلام کو دیا گیا اور اس امت محمدیہ صلی اللہ علیہ وسلم کو بھی عطا فرمایا گیا دیتی ہے سے اخلاق کریمہ এই আখলাকে করিমা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ দিবেন এই উম্মতে উম্মতে মুহাম্মদিয়াতে আল্লাহ আখলাকে করিমা মাকারিমে আখলাক দিবেন মাকারিমে আখলাক হইছে আখলাকে করিমা হইছে কোন ব্যক্তি যদি তার গোসায় একটা থাপ্পড় মারে তখন তার বদলা নেওয়া তো দূরের কথা বরং তাকে আরেকটা গাল পাতি দেওয়া যাতে সে আরেকটা থাপ্পড় মারে তার গোসা ঠান্ডা হয়ে যায় তার গোসা একবারই শেষ হয়ে যায় এই জন্য তার সামনে আবার পেশ করা নিজেকে পেশ করা যে তুমি আমাকে আরো মারে আরো থাপ্পড় মারে তোমার তোমার যে গোসা আছে এই গোসাকে ঠান্ডা করো এই গোসাকে দূর করো গোসার কারণে তোমার যে কষ্ট হইতেছে এই কষ্টকে তুমি দূর করো বলতেছেন যে এটা হচ্ছে আখলাকে করিমা মাকারিমে আখলাক তার বদলা নেওয়াতে দূরের কথা বরং তার গোসাকে ঠান্ডা করার জন্য এবং তার যে কষ্ট হইতেছে এই কষ্টকে দূর করার জন্য তাকে আরো সুযোগ দিয়া দেবা এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিবেন এবং এই উম্মতে মুহাম্মাদিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে আল্লাহ এই আখলাক করিমা মাকারিমে আখলাক দান করছে اور ایک عظیمہ اخلاق عظیمہ ہے جو سب سے اونچا سب سے بڑا اخلاق ہے جو محمد صلی اللہ علیہ وسلم کو دیا گیا ہے وہ کیا ہے ایک آدمی ہمارے گال میں ایک تھپڑ مارے تو دوسرا گال بھی پیش کر دے تو اس میں بھی مار لو اور اپنا غصہ اتار لو پھر اس کے بعد اس کو معاف کر دے کیا کر دے معاف کر دے پھر معاف کرنے کے بعد اس پر احسان کر دے اس کو ہدیہ دے دے اس کی مدد کر دیں اس کے ساتھ خیر خائی بھلائی کا جذبہ پیش کر دیں یہ اخلاق محمدی ہے اگر یہ اخلاق محمدی ہم مسلمانوں میں آ جائے گا ساری دنیا میں اللہ اپنی قدرت اسلام پھیلا دے گا اتہاس اخلاق عظیمہ خلق عظیم یہ اخلاق سب سے اتم اخلاق سب سے اونچا اخلاق বলতেছেন যে এই আখলাকটা আল্লাহ জাল্লা শানুহু হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন ওই আখলাক হইছে কেহ যদি কোন অন্যায় করে কেহ যদি একটা থাপ্পড় মারলো আমি দ্বিতীয় গাল পেতে দিলাম তাকে দ্বিতীয়টা থাপ্পড় মারার জন্য তার গোসাকে ঠান্ডা করার জন্য এবং তার প্রতি তার যে রাগান্বিত রাগের কারণে সে আমাকে মারতেছে আমি আরো সুযোগ দিয়া দিলাম যাতে তার রাগ ঠান্ডা হয়ে যায় সে পুরা তার রাগ উঠাই নিতে পারে তারপরে তাকে মাফ করে দেওয়া এরপর মাফ করার পরেও ক্ষান্ত না মাফ করার পরেও তাকে আরো খুশি করার জন্য কিছু হাদিয়া দিলাম তাকে তার সাথে ভালো ব্যবহার করলাম তার সাথে আমি ভালো আখলাকের সাথে পেশ আসলাম তাকে হাদিয়া দিলাম তাকে আমি আরো কোনো কোনো লাইনে উপকার করে দিলাম বলতেছেন যে মাফও করলাম তাকে সুযোগও দিলাম তাকে মাথা করে দিলাম এবং তাকে হাদিয়া দিলাম তার সাথে আরো ভালো আচরণ করলাম তার কোন মদদ আর সাহায্য করলাম বলতেছেন যে যখন এই উম্মতের এই আখলাক আসে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক আল্লাহ দিবেন এই খুলুকে আজিম আখলাকে আজিমা এই উম্মতের মধ্যে আসে যাবে এই উম্মতের আখলাক দেখে পুরো দুনিয়ার মধ্যে ইসলাম জিন্দা হয়ে যাবে দুনিয়া মে আখলাক দুনিয়া মে ইসলাম মাল সে নহীন ফেলেগা দৌলত সে নহীন ফেলেগা হুকুমত সে নহীন ফেলেগা তাকত সে নহীন ফেলেগা হথিয়ারো সে নহীন ফেলেগা অকসরিয়ত সে নহীন ফেলেগা অকলিয়ত সে নহীন ফেলেগা কিসি আমল সে নহীন ফেলেগা দুনিয়া মে ইসলাম মহান চরিত্র মালে আখলাক সে ফেলেগা বলতেছেন যে দুনিয়ার মধ্যে ইসলাম না মুল্ক মালের দ্বারা প্রসার আর প্রসার হবে দুনিয়ার মধ্যে ইসলাম না শক্তির দ্বারা না অস্ত্রের দ্বারা না অন্য কোনো জিনিসের দ্বারা না কোনো আকসারিয়তের দ্বারা সংখ্যাগরিষ্ঠতার দ্বারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রসার আর প্রসার হবে ধন সম্পদের দ্বারাও হবে না এবং বাদশাহীর দ্বারাও হবে না এবং শক্তির দ্বারা হবে না এবং প্রভাবান্বিতের দ্বারাও হবে না দুনিয়ার মধ্যে যদি ইসলাম প্রসার আর প্রসার হয় একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ওলকে আজিমের দ্বারাই পুরো দুনিয়ার মধ্যে ইসলাম জিন্দা হবে। জব তক মেরে দোস্তো আল্লাহ কি রাজা কাজ নী পেদা হোগা হমারে আখলাক মে জান নী আয়েগি, হমারে সারে কামো মে জান নী আয়েগি। আখলাক কে বাদ ইখলাস জব আতা হ্যায় তো আদমি কে অন্দর মে হর কাম আল্লাহ কে লিয়ে হো জাতা হ্যায়, ইয়ে আল্লাহ কো হো জাতা হ্যায় আর আল্লাহ ইসকে হো জাতে হ্যায়। মন কানা লিল্লাহ ওয়া কানা আল্লাহ লাহু, জো আল্লাহ কো হো জাতা হ্যায় ফির আল্লাহ ইসকে হো জাতে হ্যায়। حضرت علی رضی اللہ تعالیٰ ایک پہلوان کے سینے پر چڑھ گئے، اس کو قتل کرنے کے لیے چڑھ گئے، اس پہلوان کو ان کے چڑھنے سے بڑی تکلیف ہو رہی تھی اور اندر اندر میں اس کے اندر انتقامی جذبہ بھی پیدا ہو رہا تھا، ہر طرح کا غصہ اس کو آ رہا تھا اور یہ سوچ رہا تھا جلدی سے مجھے ختم کر دیں تاکہ یہ میری تکلیف دور ہو جائے، تو بجائے اس کے اس نے حضرت علی رضی اللہ تعالیٰ کے چہرے پر تھوک دیا، تھوکا اس لیے تاکہ ان کو غصہ بڑھ جائے اور یہ غصے کے اندر مجھے جلدی سے قتل کر دیں اور میری تکلیف ختم ہو جائے۔ تو جب اس نے تھوکا تو حضرت علی رضی اللہ تعالیٰ اٹھ کے کھڑے ہو گئے اور اس کو چھوڑ دیا، وہ کہنے لگا آپ ہم کو قابو میں پا گئے تھے، ہم آپ کے قبضے میں آ گئے تھے، آپ ہم کو قتل کر دیتے، ہماری جان کو مار دیتے، آپ نے ہمیں کیوں چھوڑ دیا؟ کہنے لگے ہم کوئی کام اپنے نفس کے لیے نہیں کرتے، اپنی خواہش کے لیے نہیں کرتے، اپنی حاجت اور ضرورت کے لیے نہیں کرتے، ہمارا ہر کام اللہ کو راضی کرنے کے لیے ہوتا ہے۔ جس وقت میں تمہارے سینے پر چڑھا ہوا تھا صرف اللہ کی رضا تھی، تمہیں مارنے کی نیت نہیں تھی، اللہ کو راضی کرنے کی نیت تھی، تو اللہ کا دشمن ہے، تو دین کو مٹا رہا ہے، دین کے پھیلنے میں روڑا بن رہا ہے، ہمارے اللہ کی ہمارے نبی کی تو مخالفت کر رہا ہے، اس لیے میں تجھے قتل کرنے کے ارادے سے میں تیرے سینے پر چڑھ گیا تھا اور تجھ کو مارنے کا میرا جذبہ تھا، لیکن جب تو نے میرے اوپر تھوک دیا، میرے اوپر تھوک دیا تو میں نے تجھ کو اللہ کے لیے چھوڑ دیا۔ کیوں؟ کہ اگر اس وقت میں تجھے مارتا یہ اللہ کے لیے نہ ہوتا، یہ میرے نفس کے لیے ہوتا، یہ میرے غصے کے لیے ہوتا، اس لیے میں نے تجھ کو اللہ کے لیے چھوڑ دیا۔ یہ چھوڑنا تھا اور یہ کہنا تھا کہ اس نے کلمہ شہادت پڑھ دیا، اشہد ان لا الہ الا اللہ واشہد ان محمد رسول اللہ، میرے دوست کلمہ پڑھ کر اسلام میں داخل ہو گیا۔ یہ ہے اخلاق اور یہ ہے اخلاق جو ساری دنیا کو میرے دوست اسلام کی طرف، اللہ کی طرف، آخرت کی طرف، جنت کی طرف لوگوں کو مائل کر رہا تھا۔ آج ہماری زندگی کے شیرازے بکھر گئے، ہم آپس میں مختلف ہو گئے، ہمارے ایمان سے جان نکل گئی، ہماری عبادت سے روحانیت نکل گئی، ہمارے دلوں کا اخلاق میرے دوستو اغراض سے بدل گیا، دنیا چاہی سے بدل گیا، مالداری سے بدل گیا، جس کے نتیجے میں ہم سے ہماری زندگی میں کیا دین زندہ ہوتا، میرے دوستو ہماری زندگی سے دین نکل رہا۔ بولتے سنجے যতক্ষণ পর্যন্ত আমাদের আখলাকের মধ্যে এখলাস না আসবে, আখলাকটাও আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আখলাকের মধ্যে কুবত আসবে না, আমাদের আখলাক শক্তিশালী হবে না, আমাদের আমলের মধ্যে শক্তি আসবে না, আমাদের আমল শক্তিশালী হবে না। এই জন্য আমল শক্তিশালী হওয়ার জন্য, আখলাক শক্তিশালী হওয়ার জন্য আখলাকের মধ্যে আমলের মধ্যে এখলাস পয়দা হইতে হবে, এখলাস আসতে হবে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করার জজবা আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দিলের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জজবা না আসবে, আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের দিলের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত না আমাদের আমলের মধ্যে শক্তি হবে, না আমাদের আখলাকের মধ্যে শক্তি হবে, না আমাদের আখলাকের দ্বারা মানুষ দিলের দিকে আসবে। এই জন্য বলতেছেন যে ভাই, আখলাকের সাথে সাথে এখলাস হওয়া, আমলের সাথে সাথে এখলাস পয়দা হওয়া একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করার উদ্দেশ্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের দিলের চাহিদা হয়। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেহনত করছেন, ওনাদের দিলের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জজবা পয়দা হয়েছে ওনাদের দিনের মধ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার এই চাহিদা, এবং এটার দ্বারাই আল্লাহ জাল্লা শানহু ওনাদের আমল ওনাদের আখলাকের দ্বারা দিন দুনিয়ার মধ্যে জিন্দা করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক সময় এক বড় বাহাদুরের বুকে চড়ে গেছেন, চড়ে তাকে কতল করার জন্য বসে গেছেন। তখন ওই বাহাদুর বড় কষ্ট পাইতেছিল যে আমি এত বড় বাহাদুর, আমার বুকে চড়ে গেছে, আমাকে তাড়াতাড়ি কতল করে দেওয়া হোক, যাতে আমাদের আমার কষ্টটা একটু লাঘব হয়, আমাদের আমার কষ্টটা কমে যায়, আমি তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাই, এই জন্য সে আর কিছু না করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারার মধ্যে থুতু মারছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তাকে ছেড়ে দিছেন। সে তো এই জন্য মারছে যে আমি যদি চেহারার মধ্যে থুতু মারি উনি আরো রাগান্বিত হয়ে আমাকে তাড়াতাড়ি কতল করে দেবে, আমার কষ্ট শেষ হয়ে যাবে। এই কথা মনে করে সে থুতু মারছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থুতু মারার সাথে সাথে তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে সে দাঁড়াই বলল যে আপনি আমার উপরে কাবু পাইছেন, আমাকে কতল করার ক্ষমতা পাইছেন, তারপরে আমাকে কতল করলেন না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে গুসার কারণে কতল করতেছিলাম না, আমি তোমাকে প্রতিশোধ নেওয়া, আমি তোমাকে আমার গুসা শেষ করার জন্য তোমাকে কতল করি নাই, কতল করার জন্য আমি তোমার বুকে উঠি নাই, আমি তো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তুমি আল্লাহর দুশ্মন, তুমি কাফের, তুমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো ইসলামের দুশ্মন এবং মুসলমানদের দুশ্মন, এবং আল্লাহ পাকের দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার মধ্যে তুমি বাধা, এই বাধাকে দূর করার জন্য, ইসলামকে দুনিয়ার মধ্যে জিন্দা করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি তো তোমাকে কতল করতে চাইছিলাম, যখন তুমি আমার চেহারার মধ্যে থুতু মারছো তখন এটা আমার দিক থেকে বাহির হয়ে আমার গুসা আরো বাড়িয়ে গেছে, এই গুসার অবস্থায় তোমাকে কতল করা আমি সমুচিন মনে করি নাই, যেহেতু তখন আমার দিল থেকে আমার দিলের মধ্যে তোমাকে তোমাকে কতল করার জন্য গুসাই আসে গেছে, আর আল্লাহকে সন্তুষ্ট করার দিকটা দুর্বল হয়ে গেছে, বলতেছেন যে এই জন্য আমি তোমাকে কতল করি নাই, তোমাকে ছাড়ি দিছি। যখন সে এই কথা শুনল, শোনার সাথে সাথে সে কালমা পড়ে মুসলমান হয়ে গেল, সে কালমায় শাহাদত পড়ে মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দেগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তে দাওয়াতের মেহনতের দ্বারা ওনাদের ইমানের মধ্যে কুবত পয়দা হয়েছে, ওনাদের ইবাদতের মধ্যে জান পয়দা হয়েছে, ওনাদের আখলাকের মধ্যে দুরুস্তগি আসছে, ওনাদের ইখলাসের মধ্যে মজবুতি পয়দা হয়েছে। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওনাদের ইমান মজবুত ছিল, ওনাদের দাওয়াতের মেহনতের দ্বারা ওনাদের আমাল জানদার ছিল, ওনাদের আখলাক সুন্দর ছিল, ওনাদের মধ্যে ইখলাস ছিল, এই আখলাকের মধ্যে ইখলাস ছিল। এজন্য আল্লাহ জাল্লা শানহু সাহাবাদের এই মেহনতের দ্বারা দিনকে দুনিয়ার মধ্যে জিন্দা করছেন, দিন দুনিয়ার মধ্যে প্রসার আর প্রসার হয়েছে, এক একজন মানুষ ইসলামের দিকে এরকম টানে টানে আসছে, ইসলামের দিকে ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে এবং ইসলামকে গ্রহণ করছেন। বলতেছেন যে ভাই, আজকে আমাদের ইমানের মধ্যে ওই মজবুতি না হওয়ার কারণে, আমাদের ইবাদতের মধ্যে জান না হওয়ার কারণে, আমাদের আখলাকের মধ্যে ওই আখলাকে হাবিবা না হওয়ার কারণে, আমাদের আখলাকের মধ্যে ইখলাস এবং আমাদের মধ্যে ইখলাস না হওয়ার কারণে, বলতেছেন যে ভাই, দাওয়াতের মেহনতের দ্বারা যে সিফাতগুলি আমাদের জিন্দগির মধ্যে আনা দরকার ছিল, ওই সিফাতগুলি না আসার কারণে আজকে আমাদের জিন্দগি ইসলামের জন্য বাধা হয়ে গেছে, ইসলাম দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার জরিয়া হিসেবে মাধ্যম হিসেবে হওয়া দূরের কথা, আজকে আমাদের জিন্দগি ইসলামের জন্য বাধা হয়ে গেছে। এই জন্য বলতেছেন যে ভাই, দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের ইমানকে মজবুত করা, আমাদের আমালকে সুন্দর করা, আমাদের আখলাককে সুন্দর করা, আমাদের মধ্যে ইখলাস পয়দা করা, আমাদের জিন্দগি পরিপূর্ণ দ্বীনের উপরে আনা, এই জিন্দগির উপরে আল্লাহ জাল্লা শানহু আমাদের জিন্দগিও বানিয়ে দিবেন এবং আমাদের জিন্দগির দ্বারা পুরো দুনিয়ার মধ্যে দ্বীনকে জিন্দা করে দেবেন। এই জন্য দাওয়াতের মেহনতের দ্বারা ওই মেহনতকে ওই জিন্দগি চাওয়া হইতেছে, এই জিন্দগির দ্বারা আল্লাহ পুরো দুনিয়ার মধ্যে দ্বীনকে জিন্দা করে দেবেন। বলো শিখবে ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। চার চিজোকে মজমুয়া কা নাম আখলাক হ্যায়। জব ইয়ে আখলাক হামারি জিন্দগিও মে আয়েগা তো হামারি জিন্দগি লোগোঁ কে লিয়ে নমুনা বনেগি। বলতেছেন যে চারটা জিনিসের সমষ্টি হয়েছে আখলাক, এই চারটা জিনিসের সমষ্টি যখন আমাদের মধ্যে আসবে তো আমাদের জিন্দগি সমস্ত মানুষের জন্য নমুনা হবে। পহলা ক্যা হ্যায়, সচ বলতা হো প্রথমে যে সত্য বলি আমরা কবি ইসি জিন্দগি কিছু অপনে ঝুট জাহির না হোক কখনো আমাদের জিন্দগি থেকে কখনো মিথ্যা প্রকাশ না হয় সচ বলেঙ্গে সচ্চে বনেঙ্গে হর হাল মে নজাত কর দেগা সত্য বলবো সত্য হব তা আল্লাহ সর্ব অবস্থায় আমাদেরকে নাজাত দিয়ে দিন মুসলমান কবি ঝুট নেই বল সকতা মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে মুসলমান কি সিফাত মে দাখিল হে জব বলেগা সত্য বলেগা মুসলমানদের গুণের মধ্যে এটাও যে যখনই বলবে সত্য কথা বলবে ঝুট বলেগা ইসকে ঝুট বলনে কি ওজা সে রহমত কে ফরিশতে কই মিল দূর চলে যাতে হ্যায় ইসকি বদবুতি ওজা সে যখন মিথ্যা বলে মিথ্যা বলার কারণে রহমতের ফেরেশতা অনেক দূরে চলে যায় তার মিথ্যার দুর্গন্ধের কারণে দুসরে আখলাক ক্যা হ্যায় শর্ম হায়া ওয়ালা মুসলমান দ্বিতীয় আখলাক আছে শরম এবং লজ্জা ওয়ালা মুসলমান শর্ম হায়া ইসকি জিন্দগি মে রহেগি তো মেরে দোস্তো ইয়ে জিন্দগি সহি গুজারেগা শরম এবং হায়া এই মুসলমানের জিন্দগিতে থাকবে তো এই মুসলমানের জিন্দগি সহি ভাবে কাটবে ইসকি জলবত ভি সহি হোগি ইসকি খলবত ভি সহি হোগি তার সামাজিক জিন্দগিও ঠিক হবে আর তার একাকি জিন্দগিও ঠিক হবে আর লোগোঁ কে সাথ ইসকা রহন সহন ভি সহি হোগা আগর ইসকে অন্দর শরম আর হায়া আগে যদি মানুষের মধ্যে শরম এবং লজ্জা আসে তো মানুষের সাথে চলা ফেরা উঠা বসাও ঠিক হয়ে যাবে আর তিসরে ইসকে অন্দর মেরে দোস্ত রহম আ যায় রহম করনা ইসকে অন্দর আ যায় আমাদের মধ্যে রহম আসে যায় রহম ও আখলাকের একটা যুগ মানুষের মধ্যে মানুষের সাথে দয়া করা মানুষের সাথে ভালো আচরণ করা দয়া করা এটাও আখলাকের একটা অংশ তুম জমিন ওয়ালে পর রহম করোগে তো আসমান ওয়ালা তুম পর রহম করেগা মন লম ইরহম ওয়ালা ইরহম জো রহম নহি করতা উস পর ভি রহম নহি কিয়া জাতা হাদিসে পাকের মধ্যে আসছে তোমরা জমিন ওয়ালার উপরে রহম করো দয়া করো তো আসমান ওয়ালা আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন এটাও আছে যে তোমরা যে অন্যের উপরে রহম করবে না অন্যের উপরে দয়া করবে না তার উপরেও রহম করা হবে না দয়া করা হবে না এ নামাজি কো দেখ কর হমকো রহম আ যায় মে কেসে মেহনত করু কেসে কোশিশ করু কি নামাজি বন যায় আল্লাহ কা মহবুব বান্দা বন যায় মে ভুখো কো দেখো তো মুঝকো রহম করনা আ যায় মে নঙ্গো কো দেখো তো মুঝকো রহম করনা আ যায় আর তো কপড়া পহনানা আ যায় জিসকে অন্দর রহম আ যায়গা উসসে সারে লোক জুড় যায়েঙ্গে আর জিসকে অন্দর রহম নিকল যায়েগা উসসে সারে লোক কট যায়েঙ্গে বলতেছেন যে আমাদের দিনের মধ্যে রহম আসে যায় একজন বেনামাজিকে দেখে আমাদের দিনের মধ্যে এতটুকু দয়া আসে যায় হায় আমি কিভাবে এই বেনামাজের উপরে মেহনত করি এই নামাজের উপরে বেনামাজের উপরে চেষ্টা করি যাতে সে নামাজি হয়ে যায় আল্লাহর হুকুম পুরা করে আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় একজন ক্ষুধার্তকে দেখে আমার দিনের মধ্যে রহম আসে যায় দয়া আসে যায় এবং একজন বস্ত্রহীনকে দেখে আমার দিনের মধ্যে রহম আসে যায় দয়া আসে যায় যে আমি কিভাবে তাকে কাপড় পরাইতে পারি আমি থেকে কিভাবে তাকে খানা খাওয়াইতে পারি এক একজন মানুষের উপরে রহম আসে যায় দয়া আসে যায় বলতেছেন যে যখন আমার দিনের মধ্যে মানুষের প্রতি দয়া আসবে তো আল্লাহ পাকের রহম আমার উপরে আসবে আল্লাহ আমার উপরে রহম করবেন দয়া করবেন আমি তমাম ইসলিয়ে আয়ে হ্যাঁ তাকে আপনি জরুরতো কো দবা কর আপনি হাজতো কো দবা কর হম দূসরো কি হাজতো মে কাম আ যায় আর দূসরো কি জরুরতো মে কাম আ যায় আর দূসরো পর রহম করনে ওয়ালে বন যায় আর দূসরো কো মেরে দোস্তো মে ভা পৌঁছানে ওয়ালে বন যায় জব ইয়ে রহম কি কাইফিয়ত পেদা হোগি তো আদমি আপনে আপ কো ভুল যায়েগা আর দূসরো কি মদদ করনে কে লিয়ে তৈয়ার হো যায়েগা বলতেছেন যে যখন মানুষের দিনের মধ্যে রহম আসে যায় তখন মানুষ তার সাথে জুড়ে যায় এবং তার সাথে মিলে যায় তার সাথে জুড়ে যায় যখন মানুষের দিক থেকে রহম বাহির হয়ে যায় তখন মানুষ তার থেকে দূরে সরে যায় এবং তার সাথে কখনো জুড়ে না এই জন্য আমরা ইজতেমার মধ্যে আসছি এই জন্য আসছি যে আমাদের দিকের মধ্যে রহম আসে যায় আমি আমাকে ভুলে যাই মানুষের উপরে আমার দয়া আসে যায় যে কিভাবে মানুষের উপরে মেহনত করে মানুষকে দিনের দিকে আনতে পারি মানুষকে আল্লাহর হুকুমের উপরে উঠাইতে পারি মানুষকে আল্লাহ পাকের মাহবুব আর প্রিয় বান্দা বানাইতে পারি বলতেছেন যে আমি আমাকে ভুলে যাই মানুষের উপরে রহম আর দয়া আমার দিনের মধ্যে আসে যায় এজন্য আমি ইজতেমার মধ্যে আসছি যে আমি আমাকে ভুলে যাই এবং পুরো মানব জাতির রহমার দয়া আমার দিনের মধ্যে আসি যায়। এক একজনের কিভাবে আমি উপকার করতে পারি, এক একজনকে কিভাবে আমি ভালাই পৌঁছাইতে পারি, বলতেছেন যে এই কথা আমার দিলের মধ্যে আসে যায়, আমি আমাকে বলে মানুষের রহমের উপরে আমার দিল জুড়ে যায় এবং আমার দিল মানুষের রহমার দয়ার উপরে আমার দিলের মধ্যে এই দয়া আসে যে আমি এক একজনের উপকার কিভাবে করতে পারি। সাহাবে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কে আন্দর যে সিফাত আতম দর্জে কি থি, গদরে গরিয়ে ইয়ারমুক কা ওয়াকে আপ লোগ জানতে হ্যায়, এক সাহাবী ফরমাতে হ্যায় মে পানি লেকার আপনে ভাই কে পাস গয়া উসকো পানি পিলা দু, মৌত কি আখরি ওয়াক্ত মে ও থা লেকিন উসনে দেখা উসকি বগল মে দুসরা ভাই চলা রাহা হ্যায়, দুসরে পানি নেই পিতা, দুসরে কি তরফ ইশারা কর দিয়া, দুসরে কি তরফ গয়া, দুসরে তীসরে কি তরফ ইশারা কর দিয়া, আর তীসরে কি তরফ গয়া তো তীসরে নে চৌথে কি তরফ ইশারা কর দিয়া, আর চৌথে কে পাস পানি লেকে গয়া তো উসকি দম তোড় চুকা থা, আর উসকো মৌত আ চুকি থি, বাপস আয়া তো দুসরা ভি জান দে চুকা থা, ফির আয়া তীসরা ভি জান দে চুকা থা, ফির আপনে ভাই কে পাস আয়া তো উসকি ভি জান নিকল চুকি থি, চারো কে চারো প্যাসে মর গয়ে লেকিন দুসরে ভাই সে পহলে পানি কা পিনা গবারা নেই কিয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের দিলের মধ্যে এই রহমের গুণটা বড় পরিপূর্ণ ভাবে ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করে নিজের ভিতরে রহমের পরিপূর্ণতা অর্জন করছেন, বলতেছেন যে সাহাবাদের জিন্দেগি দেখলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ রহম ওনাদের দিলের মধ্যে ছিল। গাজওয়ায়ে ইয়ারমুকের যুদ্ধের মধ্যে একজন যখন যুদ্ধ শেষ হয়েছে তার চাস্ত ভাইকে পানি পান করানোর জন্য পানি নিয়ে যখন চাস্ত ভাইয়ের নিকটে গেছেন, যাওয়ার পরে পাশেই একজন কাতরাইতেছে এবং পানি বলতেছে, সাথে সাথে তিনি ইশারা করলেন দ্বিতীয় জনকে পানি পান করানোর জন্য। যখন দ্বিতীয় জনের কাছে গেলেন দ্বিতীয় জন তৃতীয় জনের দিকে ইশারা করলেন, যখন তৃতীয় জনের কাছে গেলেন তৃতীয় জন চতুর্থ জনের দিকে ইশারা করলেন, চতুর্থ জনের কাছে যাওয়ার পরে তিনি ইন্তেকাল করে গেছেন, ওনাকে পানি পান করাইতে পারেন নাই, তৃতীয় জনের নিকটে আসছেন তিনিও ইন্তেকাল করছেন, দ্বিতীয় জনের নিকটে আসছেন তিনিও ইন্তেকাল করছেন, যখন প্রথম জনের নিকটে আসছেন চাস্ত ভাইয়ের নিকটে আসছেন তিনিও ইন্তেকাল করছেন, বলতেছেন যে কি পরিমাণ দয়া ছিল, কি পরিমাণ রহম ছিল, এই অবস্থায় নিজে পানি পান করেন নাই অন্যকে দেওয়ার জন্য বলছেন। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের দিলের মধ্যে এই রহমের পরিপূর্ণতা ছিল, মেহনত করে এই গুণটা এরকম ভাবে হাসিল করছেন। এক পয়সা ঔরত নে এক প্যাস কুত্তে কো দেখকর রহম খা গই, আর আপনে চমড়ে কে মোজে কো আপনে দুপট্টে মে বাঁধ কর উনে সুপারি নিকাল কর উস প্যাস কুত্তে কো পিলা দিয়া, আল্লাহ তো উসকে ইস পানি পিলানে পর ইতনা রহম আ গয়া, ইতনা রহম আ গয়া, উসকি সারি জিন্দগি কে গুনাহ কো মাফ করতে উসকে লিয়ে জান্নাত কা ফয়সলা কর দিয়া। বলতেছেন যে একজন ফাহেশা মহিলা সে একটা কুকুরকে দেখে তার উপরে তার দিলের মধ্যে রহম আসলো, কুকুর পিপাসায় মারা যাইতেছে, এই অবস্থা দেখে তার দিলের মধ্যে রহম আসলো দয়া আসলো, সে নিজের মোজাকে দোপাট্টা দিয়ে বাঁধে কুয়া থেকে পানি উঠেছেন, ওই কুকুরের বাচ্চাকে পান করাইছেন, এতটুকুর উপরে আল্লাহ হাজাল্লা সাহ দেখলেন আমার বন্দার আমার এক মখলুকের উপরে এত দয়া আসছে, এই দয়াকে দেখে আল্লাহ ওই মহিলার সমস্ত গুনাকে মাফ করে দিলেন। মেরে দোস্ত হমে রহম করনা আ যায়, এক দূসরে কো মাফ করনা আ যায়, এক দূসরে কে সাথ খায়র খাহি ভালাই করনা আ যায়, ইয়ে হামারি দাওয়াত কা মকসুদ, এজন্য আমাদের দিলের মধ্যে রহম করা আসি যায়, একে অপরকে মাফ করা আসি যায়, একে অপরের হিত কামনা ভালাই চানা আসি যায়। বলতেছেন যে দাওয়াতের মেহনতের দ্বারা এটাই আমাদের উদ্দেশ্য। চৌথা আখলাক কা জুজকা হ্যায় আদলুল ইনসাফ, আদলুল ইনসাফ হামারি জিন্দগি মে আ যায়, হম সবকে সবকে সাথ মেরে দোস্ত সবকা হুকুক আদা করনে ওয়ালে হোন আর সবকে আর আপনে হক কো মাফ করনে ওয়ালে হোন আর হর এক কে সাথ হামারা আদল হো হামারা ইনসাফ হো, কিসি পর জুলম না কর রহে হো, কিসি কো না হক সতা না রহে হো, আর কিসি কো না হক মার না রহে হো, আর কিসি কা মাল হড়প না রহে হো, اور کسی کا قرضہ لے کر اس کو ادا نہ کر رہے ہوں, یہ ہماری زندگی کا مقصد نہیں ہے, بلکہ ہماری زندگی میں عدل و انصاف آ جائے, یہ ہماری زندگی کا مقصد ہے. প্রদেশের যে আখলাকের আরেকটা অংশ হয়েছে, আমাদের জিন্দিগির মধ্যে আদল ইনসাফ আসি যাওয়া, আমাদের জিন্দিগির মধ্যে সবার সাথে ইনসাফ, সবার সাথে আমাদের আদল ইনসাফ আসি যাওয়া, সবার হক আদায় করা. প্রদেশের যে যত মানুষের হক আছে, যত মখলুকের হক আছে, সমস্ত মখলুকের হক আদায় করি, সমস্ত মানুষের হক আদায় করি, কাহার সাথে আমি জুলুম আর অত্যাচার না করি, আমার হককে তো আমি মাফ করে দেব, মানুষের হক আদায় করব, মানুষের কোনো হককে আমি নষ্ট করব না, তাহারও কোন হককে আমি নষ্ট করব না, সবার সাথে আমাদের আদল ইনসাফের সাথে জীবনযাপন, সবার সাথে আমি ভালো ব্যবহার করি এবং সবার মানে সবার হককে আমি পুরা করে দিই, তাহার থেকে করজ নিয়ে করজ আদায় করে দিই, তার উপরে জুলুম না করি, অত্যাচার না করি, তাহার মালকে আমি নিয়ে নানি এবং তার উপরে জুলুম আর অত্যাচার না হয়, সবার সাথে আদল ইনসাফের সাথে জীবনযাপন হয়, আমার হককে আমি মাফ করে দেব, অন্যের এক একটা হককে আমি আদায় করব, তার উপরে জুলুম আর অত্যাচার করব না. বলতেছেন যে ভাই, এই আদল ইনসাফ এটাও আখলাকের একটা অংশ, এটাও দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের জিন্দগির মধ্যে আসি যাওয়া উদ্দেশ্য. জব ইয়ে সিফাত হামারি জিন্দগিও মে আয়েঙ্গি তো আপস মে মহব্বত বাড়েগি, যখন এই সিফাত গুলি আমাদের জিন্দগির মধ্যে আসবে তখন পরস্পর মহব্বত পয়দা হবে, আপনি হাজতো কো দবানা আ জায়েগা আর দূসরে কি হাজতো কো পুরা করনা আ জায়েগা, নিজের হাজত কে দাবানো আসে যাবে, নিজের হাজত পুরা না পুরা না করে অন্যের হাজত কে পুরা করার জজবা আসে যাবে, আর হরেক দফা পৌঁছানে কা মেজাজ বন জায়েগা, এবং প্রত্যেক মানুষকে উপকার করার মেজাজ পয়দা হয়ে যাবে. জেসা হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি নে 25 সালা খিলাফত কে জমানে মে তমাম মজলুমিন কা হক তক পৌঁছা দিয়া, যেরকম হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আড়াই বছরের ওনার খেলাফতের জিন্দগির মধ্যে উনি কিভাবে সমস্ত মানুষের মজলুমদের হক আদায় করে দিচ্ছে, হক লেকর মজলুমিন তক পৌঁছা দিয়া, জালিমদের থেকে হক নিয়ে মজলুম পর্যন্ত পৌঁছাই দিচ্ছে, আপনি জিন্দগি মে আদল কায়েম কিয়া, নিজের জিন্দগির মধ্যে আদল ইনসাফ কায়েম, আপনি জাত সে আদল মুনসিফ বন গয়ে, নিজের জাতের হিসাবে তিনি আদল এবং মুনসিফ, আল্লাহ নে উনকে আদল ইনসাফ পর তমাম ইনসানো মে জোর পয়দা কিয়া আর মহব্বত পয়দা কিয়া, ওয়াহ আল্লাহ নে জানোরো মে জোর পয়দা কর দিয়া, ওনার আদল ইনসাফের কারণে যেরকম মানুষের মধ্যে জোর পয়দা করে দিছেন, মানুষের মধ্যে ইত্তেফাক একটা হাত পয়দা করে দিছেন, জোর পয়দা করে দিছেন, ওরকম জানোয়ারের মধ্যে জোর পয়দা করে দিছেন, ऐसा जोर ऐसा जोर कि भेड़ और बकरी एक घाट पर पानी पीते, এমন জোর পয়দা করে দিছেন যে বাঘ আর বকরি একই জায়গার মধ্যে তারা তাদের আহার ভক্ষণ করবে, হালাকি বকরি ভেড়িয়া সে ভাগতি হ্যাঁ আর ভেড়িয়া বকরি কে পিছে ভাগতা হ্যাঁ, বকরি ভেড়িয়া কি জিন্দা হ্যাঁ উসকো কাট কর ও খা জাতা হ্যাঁ, লেকিন ঐসা জোর পয়দা থা কি ভেড়িয়ে কি জুরাত নহীঁ হোতি থি, হিম্মত নহীঁ হোতি থি কি উস বকরি পর মেরে দোস্ত জুলম করতা যা উসকো মার কর খা জাতা, বলতেছেন যে এত জোর পয়দা করে দিছেন আল্লাহ যে একটা বকরি এবং একটা একটা বাঘ একই জায়গার মধ্যে ভক্ষণ করতেছে, কিন্তু বকরি তো বাঘকে ভয় করে এবং বাঘ বকরিকে সবসময় হামলা করে দৌড়ায়, বলতেছেন যে তার খাদ্য বকরি, কিন্তু এত জোর পয়দা করে দিছেন যে আল্লাহ জাল্লা শানহু একটা বাঘ আর বকরি একই জায়গার মধ্যে ভক্ষণ করতেছে, কিন্তু বাঘ বকরির উপরে হামলা করে না, হামলা করে নাই, আক্রমণ করে নাই, তার উপরে জুলুম করে নাই, এই জন্য যে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইনসাফে আল্লাহ জানোয়ারের মধ্যে পর্যন্ত আপনি ইনসাফ কায়েম করে দিয়েছে, একদিন ভেড়িয়া নে বকরি পর হামলা কর দিয়া, চরওয়াহা ফুট ফুট কর রোনে লাগা, রাস্তে সে গুজরনে ওয়ালে লোগো নে কাহা কিয়া বাত হ্যায় আজ কি ইতনা ক্যো রো রাহা হ্যায়, কহনে লাগা আজ ভেড়িয়া নে মেরি বকরি পর হামলা কর দিয়া, লোগো নে কাহা ভেড়িয়া কা কাম হি হ্যায় বকরি পর হামলা করনা আর উসকো খা জানা, তেরি হাজারো বকরিয়ো মে সে আগর ভেড়িয়ে নে এক বকরি কো হামলা করকে খা লিয়া তো তেরা কিয়া নুকসান হো গয়া আর উস পর তু ইতনা রো রাহা হ্যায়, কহনে লাগা নহি নহি মে বকরি কে মরনে পর নহি রো রাহা হু, ভেড়িয়া কে হামলে করনে কি ওজা সে নহি রো রাহা হু, মেরা দিল ইয়ে কহতা হ্যায় কে হু আজ امیر المومنین عمر بن عبد العزیز رحمت اللہ علیہ کا انتقام نہ ہو گیا ہو جس کی وجہ سے بھیڑیے کو میری بکری پر حملہ کرنے کی ضرورت پیدا ہو گئی. بودھ سن جی ایک دن باغ بکریوں پر حملہ کر سے حملہ کر ایک بکری کے کھائے پھنسے تخن رکھار একবারে জার জার করে কান্দা আরম্ভ করছে, কানতে কানতে সে জার জার হয়ে গেছে. তখন মানুষ তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন কানতেছ, এরকম দুঃখে কেন কানতেছ? সে বললো যে আজকে আমার একটা বকরির উপরে বাঘ হামলা করছে, এই জন্য আমি কানতেছি. বলতেছেন যে তোমার এতগুলি বকরি, এই বকরিগুলির মধ্যে একটা একটা বকরিকে বাঘে খাইছে, একটা বকরিকে বাঘে নিয়ে গেছে, এর উপরে কানতে হয়, এর উপরে এরকম দুঃখ প্রকাশ করতে হয়, দুঃখিত হইতে হয়. তখন রাখাল বলল, আমি বকরির উপরে হামলার কারণে কানতেছি না, আমার ভয় হইতেছে, না জানি আমিরুল মুমিনীন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আগে দুনিয়া থেকে না চলে গেছেন, যার কারণে বাঘ বকরির উপরে হামলা করতে সাহস পাইছে, এই জন্য আমি কানতেছি. বলতেছেন যে রাখাল, রাখালের দুইয়ের মধ্যে এই কথা আসছে যে না, আজকে বাঘ যে বকরির উপরে হামলা করছে, আক্রমণ করছে, এটা এই জন্যই করছে, না জানি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে. তারিখ ওয়ালো নে তারিখ মে লিখা হ্যায় ভেড়িয়ে নে উস বক্ত বকরি পর হামলা কিয়া থা জিস দিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কা জিস বক্ত মে জানাজা উঠা থা. ইতিহাসের মানুষ ইতিহাসের মধ্যে এই কথা লিখছে, এই দিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন, ওনার জানাজার নামাজ পড়া হয়েছে, ওর পরে বাঘ বকরির উপরে হামলা করছে. ইসলিয়ে মেরে দোস্ত, আমার ইজতেমা মে আনে কা মকসদ, আমারা জমাতো মে নিকলনে কা মকসদ, আমারা মসজিদ মসজিদ মে মসজিদ বার জমাত কা কাম করনে কা মকসদ, মসজিদ কো আবাদ করনে কা মকসদ, এক এক মুসলমান পর মর্দ ঔরত পর মেহনত করনে কা মকসদ ইয়ে হ্যায়, আমারি জিন্দগি মেরে দোস্ত সুন্নত ও শরিয়ত পর আ যায়, আর আমারি জিন্দগি কে আখলাক ऐसे अच्छे बन जाए कि लोग हमको देख देख कर अपनी जिंदगियों के बदलने का फैसला फरमाए. বলতে চান যে আমাদের ইস্তেমার মধ্যে আসার উদ্দেশ্য, আমাদের জামাতের মধ্যে বাহির হওয়ার উদ্দেশ্য, আমাদের এই মেহনতের উদ্দেশ্য, আমাদের আমাদের আল্লাহর রাস্তা বাহির হওয়ার উদ্দেশ্য, আমাদের মসজিদ ওয়ার জামাত বানাই, এক একজন মানুষের উপরে মেহনত করার উদ্দেশ্য, মসজিদ ওয়ার জামাত বানাই, মসজিদ আবাদের মেহনতের উদ্দেশ্য, আমাদের সব মেহনতের উদ্দেশ্য হয়েছে আমাদের জিন্দগি পরিবর্তন হয়ে যায়, আমাদের জিন্দগির মধ্যে সুন্নত এবং শরীয়ত আসে যায়, এবং আমাদের জিন্দগি দেখে এক একজন মুসলমান তার জিন্দগিকে ঠিক করে নেয়, এক একজন মুসলমানের জিন্দগি ঠিক হয়ে যায়, এটাই আমাদের এই মেহনতের উদ্দেশ্য. নিয়ত করে ইনশাআল্লাহ আপনি মসজিদ কো মসজিদ নবী কা নমুনা বানায়েঙ্গে, আর আপনি বস্তি কো মদিনা মুনাওয়ারা কি বস্তি কা নমুনা বানায়েঙ্গে. সবাই এই কথার নিয়ত করে আমাদের মসজিদ কে মসজিদে নববীর নমুনা বানাইব, এবং আমাদের গ্রাম গঞ্জ কে মদিনার গ্রাম গঞ্জ মদিনার গ্রামের নমুনা বানাই নিব. আপনি মসজিদ মে ও আমাল জিন্দা করেঙ্গে, জো আমাল আল্লাহ কি মদদ কো উতরাতে হ্যায়, আর জো আমাল আল্লাহ কে আযাব উতারতে. আমাদের মসজিদের মধ্যে ওই আমাল গুলি জিন্দা করবো, এই আমাল গুলির দ্বারা আল্লাহ পাকের মদদ আর সাহায্য আমাদের নিকট আমাদের আমরা পাইতে থাকবো, আল্লাহ পাকের মদদ আর সাহায্য আসবে, এবং যে আমাল গুলির কারণে আল্লাহ জাল্লা শানহু তার আযাবকে দূর করে দেবে. আর ইয়াকিন করে আল্লাহ কি মদদ হক হে, আল্লাহ কি মদদ হক হে, জো আল্লাহ কে রাস্তে মে নিকলেগা আর আল্লাহ কে দূর কি মদদ করেগা, আল্লাহ উসকি মদদ ফরমায়ে. বলতেছেন যে আমরা এই কথার ইয়াকিন করি যে আল্লাহ পাকের মদদ হক, আল্লাহ পাকের মদদ হক, আমরা আল্লাহর রাস্তায় বাহির হব, আল্লাহ পাকের দিনকে দিন চিন্তা করার মেহনতের মধ্যে লাগবো, আল্লাহ পাকের দিনের সাহায্য করব, তো আল্লাহ জাল্লা শানহু সর্ব অবস্থায় আমাদের সাহায্য করবে. হযরত মাওলানা রাসুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি নে ফরমায়া, আল্লাহ কে দিন কি মদদ কর রাহা হো, রাহে খুদা মে নিকল রাহা হো, দিন কি দাওয়াত ও মেহনত মে লাগা হুয়া হো, আর উসকো আল্লাহ কি মদদ পর ইয়াকিন না হো, তো ফরমায়া মুমিন নেই ফাসিক হে. হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তা বাহির হয়েছে, আল্লাহ পাকের দিনের মদদ আর সাহায্য করতেছে, আল্লাহ পাকের দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার মেহনত করতেছে, আর এই ব্যক্তি আল্লাহ পাকের মদদের ইয়াকিন করে না, ওই ব্যক্তি প্রকৃত মুমিন না, কামিল মুমিন না, সে ফাসিক. বলো মুমিন বানোগে? সবাই মুমিন হবো তো ইনশাআল্লাহ. কেসে বনোগে মোমেন কিভাবে হবো আমরা হমনে তকরির কর দিয়া হম ওয়েসে বন যায় আর আপনে সুন লিয়া ওয়েসে বন যায় এসা নাহি হ্যায় বলেছেন যে আমি বলে দিলাম আপনারা শুনে নিলেন এতটুকুর দ্বারা আমরা প্রকৃত মমিন হওয়া আল্লাহ পাকের মদদ পাওয়া এটা হবে না ইসকে লিয়ে হর এক রায়ে খুদা মে নিকল কর মেরে দোস্তো ইন সিফাত কি দাওয়াত দেনা হোগা জব ইন সিফাত কি দাওয়াত দেঙ্গে তো আল্লাহ ইন সিফাত কি হকীকত হামারে অন্দর পয়দা ফরমায়েগা এই জন্য আমরা আল্লাহর রাস্তা বাহির হয়ে এই সিফাত গুলির দাওয়াত দিতে হবে যখন আমরা আল্লাহর রাস্তা বাহির হয়ে এই সিফাত গুলির দাওয়াত দিব দাওয়াত দিতে দিতে আল্লাহ জাল্লা শানহু আমাদের জিন্দগির মধ্যে এই সিফাত গুলির হাকিকত দিয়া দিলেন আমার দোনো বুজুর্গো কা কল হ্যায় মৌলানা ইয়াস শাহ রহমতুল্লাহ আলাইহ কা ভি মৌলানা ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহ কা ভি দোনো বুজুর্গো কা কল হ্যায় জিন সিফাত কি হাকিকত কো আপনি জিন্দগি মে হাসিল করনা চাহতে হো উন সিফাত কো বচপতে দাওয়াত সিখো জিতনে উন সিফাত কি দাওয়াত দোগে জিতনা লোগো মে জল ফুল করকে উসকো কহোগে ও সিফাত হাকিকত কে সাথ হামারি জিন্দগিও মে জিন্দা হো জায়েগা আমাদের বড় বুজুর্গ হযরত মাওলানা ইয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই কথা বারবার বলতেন যে সিফাতগুলির হাকিকত নিজের ভিতরে আনতে হয় ওই সিফাতগুলি সিফাতে দাওয়াতের সাথে করতে থাকে ওই সিফাতগুলির যখন আমরা চলে ফিরে দাওয়াত দিতে থাকবো এক একজন মানুষকে দাওয়াত দিতে থাকবো যত বেশি ওই সিফাতগুলির দাওয়াত দিব আল্লাহ জাল্লা শানহু ওই সিফাতগুলির হাকিকত আমাদের জিন্দগির মধ্যে দিয়ে দিবে ইমান কি দাওয়াত দেবে ইমান কি হাকিকত হয়েগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নত তরিকো কি দাওয়াত দেবে আজ রাসূল কা তরিকা আমার জিন্দগি না হাকিকত তো সাথ আয়েগা ইলম কি দাওয়াত দেবে ইলম কি হাকিকত হয়েগি জিকির কি দাওয়াত দেবে জিকির কি হাকিকত আয়েগি اخلاق کی دعوت دیں گے اخلاق کی حقیقت آئے گی اخلاق کی دعوت دیں گے اخلاق کی حقیقت آئے گی راہ خدا میں نکلنے کی دعوت دیں گے تو اللہ کے راستے میں مرنے کا جذبہ پیدا ہوگا ہم دنیا میں کسی کے نہیں ہیں ہم اللہ رسول کے ہیں اللہ کے کام کے لیے پیدا کیے گئے ہیں اللہ کے کام کے لیے دنیا میں جیئیں گے اور اللہ کے کام کے لیے دنیا سے مریں گے یہ ہماری زندگی کا مقصد بن جائے گا جب تک راہ خدا میں نکلنے والوں کا یہ مقصد نہیں بن جاتا کہ ہمیں اللہ کے راستے میں مرنا ہے تب تک ان کی دعوت ناقص ہے کام نہیں ہے اس لیے ہر ایک کا خدا کے راستے میں مرنے کا شوق پیدا ہو جائے ہم دنیا میں جینے کے لیے نہیں آئے ہم تو اللہ کی ملاقات کے لیے آئے ہیں اور اللہ کی ملاقات مرنے کے بعد ہوگی বলেছেন যে যত বেশি আমরা ইমানের দাওয়াত দিব ইমানের হাকিকত আমাদের ভিতরে আসবে যত বেশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নতের দাওয়াত দিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নত আমাদের জিন্দগির মধ্যে আসবে নামাজের দাওয়াত দিব নামাজের হাকিকত আমাদের জিন্দগির মধ্যে আসবে ইলমের দাওয়াত দিব ইলমের হাকিকত আমাদের জিন্দগির মধ্যে আসবে আখলাকের দাওয়াত দিব আখলাকের হাকিকত আমাদের জিন্দগির মধ্যে আসবে ইখলাসের দাওয়াত দিব ইখলাসের হাকিকত আমাদের জিন্দগির মধ্যে আসবে এবং আল্লাহর রাস্তা বাহির হওয়ার দাওয়াত দিব তো আল্লাহর রাস্তা বাহির হওয়ার এত বেশি দাওয়াত দিব আল্লাহর রাস্তা মরার জজবা আমাদের দিকের ভিতরে পয়দা হবে বলতেছেন যে এত বেশি আল্লাহর রাস্তা বাহির হওয়ার দাওয়াত দেওয়া আল্লাহর রাস্তা বাহির হওয়ার দাওয়াত দেওয়া যে আমাদের দিকের ভিতরে আল্লাহর রাস্তা বাহির হওয়ার দাওয়াতের দ্বারা আমাদের দিকের ভিতরে আল্লাহ পাকের রাস্তা মরার জজবা পয়দা হয়ে যায় আমরা আর কাহারের জন্য না একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আমরা দিনের জন্য দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহকে খুশি করে আল্লাহর সাথে সাক্ষাতের জজবা আমাদের দিলের মধ্যে হয় আল্লাহর সাথে সাক্ষাতের শখ পয়দা হয় বলতেছেন যে ভাই আল্লাহর রাস্তা মরার জজবা যদি আমাদের দিলের ভিতরে না আসে তো আমাদের দাওয়াত অসম্পূর্ণ আমাদের দাওয়াত পরিপূর্ণ না আমাদের দিলের ভিতরে আল্লাহর রাস্তা মরার জজবা পয়দা হওয়া আল্লাহ পাকের সাথে সঠিকভাবে সাক্ষাৎ করার জজবা পয়দা হওয়া বলতেছেন যে যখন আল্লাহর রাস্তা বাহির হওয়ার দাওয়াত দিতে থাকবো আল্লাহর রাস্তায় বাহির হওয়ার দাওয়াত দিতে দিতে আমাদের দিলের মধ্যে আল্লাহর রাস্তায় মরার জজবা পয়দা হবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করার জজবা পয়দা হবে এবং আল্লাহর সাথে যখন দাওয়াত দিতে দিতে আমরা এই মেহনত করতে থাকবো মেহনত করতে করতে এক সময় মৃত্যু আসবে তো আল্লাহ পাকের সাথে খুব সুন্দরভাবে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে মেরে দোস্তো ইয়ে কাম চার মহিনে চালিশ দিন ছ মহিনে ও সাল কাজ নহীন হ্যা তো সিখনে কে লিয়ে হিস কাম কো সিখনে কে লিয়ে হ্যা ইসকা হুসন কলাম সিখ লে ইসকা হুসন আখলাক সিখ লে ইসকি দাওয়াত দেনা সিখ লে ইসকা মুজাহিদা সিখ লে ইসকি কুরবানি সিখ লে এক এক মুসলমানো কে সাথ ইসা ওর হামদর্দি কা জজবা সিখ লে ইয়ে চার ছ মহিনা তো সিখনে কে লিয়ে হ্যা করনে কে লিয়ে পুরি জিন্দগি মৌত তক ওর কিয়ামত তক করনা যে ভাই চার মাস আর চিন্তায় আর ছয় মাস আর এক বৎসর, এটা তো শুধু আমাদের কামের উদ্দেশ্য না। এই চার মাস এবং চিন্তা ছয় মাসের দ্বারা আমরা দাওয়াতের কাম শিখি বা দাওয়াতের কামের যে সেফাত গুলি আছে এই সেফাত গুলি শিখি। বলতেছেন যে আমাদের মধ্যে ওই সেফাত অর্জন হয়, এই সেফাত গুলি আল্লাহ পাক আমাদের থেকে চাইতেছেন। আসলে উদ্দেশ্য তো শুধু চার ছয় মাস না, বরং উদ্দেশ্য হয়েছে এই ছয় মাসের মেহনতের দ্বারা আমরা দাওয়াতের সেফাত শিখি, দাওয়াতের যে জজবা আমাদের ভিতরে পয়দা হয়, দাওয়াতের যে গুণ আছে এই গুণগুলি আমাদের ভিতরে পয়দা হয়। বলতেছেন যে শুধু চার ছয় মাস তো মাকসাদ না, মাকসাদ তো হয়েছে সারা জিন্দগি মৌত পর্যন্ত এই দাওয়াতের কামকে করা, এই সেফাত গুলি অর্জনের সাথে মৌত পর্যন্ত এই সেফাত গুলির সাথে দাওয়াতের কাম পুরা করা, কেয়ামত পর্যন্ত দাওয়াতের কাম করার জজবা আমাদের মৌত পর্যন্ত দাওয়াতের কাম জজবা দাওয়াতের কাম করার জজবা আমাদের দিলের ভিতরে পয়দা হয়। এই সিফাত গুলি হাসিল করার জন্য চার মাস আর ছয় মাস আল্লাহর রাস্তা যাওয়া, মৌত পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত করা আমাদের আসল উদ্দেশ্য। করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আর ইয়ে যে মজমা ইহা মৌজুদ হ্যাঁ, বহুত সারা মজমা আনে ওয়ালা হ্যাঁ, সারে মজমে কে এক এক পদ কো দাওয়াত দে। মজমে মে দাওয়াত কা মাহৌল বানা হ্যায়, ইবাদত কা মাহৌল বানা হ্যায়, ফিকর কা মাহৌল বানা হ্যায়, اخلاق কা মাহৌল বানা হ্যায়, হামারে মজমে কো দেখ কর পুরে মুলক মে ইনকিলাব পয়দা হো জায়ে, হিদায়ত আ জায়ে, দীন কি মেহনত আ জায়ে, ঘর ঘর মে হামারি দাওয়াত চল জায়ে। মেরে দোস্তো ইস তরহ সে হমে পুরে মজমে মে দাওয়াত কা মাহৌল বানানা হ্যায়, এক দূসরে কো দাওয়াত দেনা হ্যায়, আর এক দূসরে কো চার চার মহিনে ও সাল ও চিহ্ন কে লিয়ে তৈয়ার করনা হ্যায়, তাকে আমারা ইজতমা সারে আলম কি হদায়ত কা জরিয়া বন জায়ে। আজ ইসকে লিয়ে ইস মজমে মে সে বতাও কৌন ও মর্দ মৌমিন হ্যায়, কৌন ও মর্দ মুজাহিদ হ্যায়, কৌন ও মর্দ জাহিদ হ্যায়, কৌন ও আল্লাহ কা লাডলা মহবুব বন্দা হ্যায়, ওর কৌন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ওফাদার উম্মতি হ্যায়, সে কেসে খড়া হো জায়ে, জান দি হুই আল্লাহ কি হ্যায়, জিন্দগি জীবনা কি হ্যা, রাস্তে জানি কে তৈর হ্যাঁ, লিখিয়ে আমারা পাঁচ মহিনা চার।